ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভবানীপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই বরকতময় ফজিলতময় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছাত্রবৃন্দ, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে অনেক রাত্রিতে এই সময়ে এই মোবারকময় ফজিলতময় মাহফিলে বসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো কোনো ভাই মনে হয় আলহামদুলিল্লাহ বলেন নাই নাকি? সবাই আলহামদুলিল্লাহ বললে তো একটু আওয়াজটা বেশি হইতো, কি আপনারা মনে কষ্ট নিছেন নাকি? তাহলে আমরা আল্লাহ পাকের শোকর আদায় করতে অসুবিধা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি ঠিক থাকে, যতক্ষণ এই আওয়াজ ঠিক থাকবে ততক্ষণ আমাদের মাহফিল চলবে। যখন আওয়াজ ঠান্ডা হয়ে যাবে মাহফিল ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে যখন আপনাদের আওয়াজ ঠান্ডা দেখব বুঝবো যে আপনারা আর আওয়াজ শুনতে চাচ্ছেন না, আর যতক্ষণ দেখব যে আলহামদুলিল্লাহ আওয়াজ ঠিক আছে মনে করবো যে আলহামদুলিল্লাহ আওয়াজ শোনার প্রতি আগ্রহ আছে। তাহলে বোঝা গেছে আপনারা ইচ্ছা করে এবার ঠান্ডা করে দিবেন নাকি? হুজুরের শেষ করে দিক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বিরাট রহমত যে আল্লাহ পাক আমি গুনাহগারকে আপনাদের এই ভবানীপুর গ্রামে এসে আপনাদের অনেক দিনদার ওলামাই কেরাম, হফফাজে কেরাম, অনেক মুরব্বিয়ানে কেরাম, অনেক হাজিয়ানে আজাম আপনাদের সাথে দেখা করার এবং কিছু কোরআন সুন্নাহ থেকে সামান্য কথাবার্তা বলার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এটা আমার আমার নিজের জন্য বিরাট এক আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা সলাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক দিনই আলোচনা কোরআন সুন্নাহ থেকে শুনেছেন, এগুলো আমল করলেই আমাদের জীবনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই জন্য আর আলোচনার বেশি দরকার নাই। তো শেষ দিকে এসে আমরা সামান্য কিছু বিষয় নিয়ে সামান্য কিছু কথাবার্তা আপনাদের সাথে শুধু শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা একটা ক্লাস করব, ক্লাস হলো আমরা ইউনিভার্সিটিতে ক্লাস নিই, ইউনিভার্সিটির টিচার হিসাবে আমাদের কাজ হলো কি করা, কি কথা বলে না, স্যারেরা কি করে আপনাদের দেশে, স্যারেরা কি করে প্রাইমারি স্কুলে, স্যার কি করে হাই স্কুলে, স্যার কি করে কলেজের, স্যার কি করে, স্যারের কাজ হইলো ক্লাস করানো, লেখাপড়া করানো। তা আমরা মাস্টার মানুষ, আমরা টিচার মানুষ, আমাদের কাজ হইলো ক্লাস করানো। তা আমরা সবসময় ক্লাস করাই এক লেভেলের স্টুডেন্ট। এখানে আমরা ক্লাস করাবো আলহামদুলিল্লাহ এমন একটা ক্লাস যে ক্লাসে মুরব্বিরও আছেন, যে ক্লাসে ওলামায়ে কেরামও আছেন, যে ক্লাসে হাফেজে কোরআনও আছেন, যে ক্লাসে যুবকও আছে, যে ক্লাসে কিশোরও আছে, যে ক্লাসে শিশুও আছে, যে ক্লাসে আমাদের মা বোনেরও আছে। তাহলে অনেক মজাদার একটা ক্লাস, খুব ইন্টারেস্টিং ক্লাস, যে ক্লাসে সব লেভেলের স্টুডেন্ট আছে। কি আপনারা স্টুডেন্ট হইতে রাজি আছেন নাকি বলবেন যে উনি আমাদের ছেলের সমান, নাতির সমান, উনি আবার টিচার হবে, আমরা স্টুডেন্ট হব, মুরব্বীরা এরকম মনে করতে পারেন? কি মুরব্বীরা স্টুডেন্ট হইতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ এই গ্রামের মুরব্বীরা তো অনেক ভালো, অনেক ভালো মুরব্বী সবাই, এবং অনেকে আমার আব্বার বয়সের অনেক মুরব্বিয়ান আছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, ক্লাস শুরু করলে কিন্তু স্টুডেন্ট যদি উঠে যায়, টিচার ক্লাস শুরু করছে, স্টুডেন্ট যদি পিছনে দিয়ে চলে যায়, তো টিচার কি ক্লাস করাইতে পারে আর ভালো লাগে? তাহলে কি আপনারা আমাকে রেখে চলে যাবেন? তাহলে ক্লাস যতক্ষণ চলবে এতক্ষণ বসতে হবে, কি বলেন? এতক্ষণ বসতে রাজি আছেন? তবে আমরা এত বেশি ক্লাস করাবো না যে আপনারা বিরক্ত হয়ে উঠে যাইতে হবে, এত লম্বা ক্লাস আমরা করাবো না ইনশাআল্লাহ। আর শিশু ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা যারা আছো, তারা একটু ডিস্টার্ব করা যাবে না, তারা চুপচাপ বুঝো আর না বুঝো বসে থাকবা। তোমরা বসে বসে ঘুম আসলে এখানে ঘুমাই থাকো, অসুবিধা নেই, কিন্তু একবার উঠবা, একবার বসবা, একবার এদিকে যাবা, একবার এদিকে যাবা, দুজনে কথা বলবা, তাহলে আমাদের ক্লাসের ডিস্টার্ব হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা যে ক্লাসটা করব, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের সকলের, আমরা এখানে যারা আছি, আমরা সবাই কিন্তু গতিশীল, আমরা সবাই স্থির না, আমরা সবাই কি গতিশীল। গতিশীল মানে হলো মানে চলতে থাকে, সামনের দিকে চলতে থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর এই জমিনে যা কিছু সৃষ্টি করছেন সব কিছু গতিশীল, কোনো কিছু থেমে থাকে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইয়াসিনে এই সায়েন্টিফিক থিওরিটা, বিজ্ঞানের থিওরিটা আল্লাহ পাক আলোচনা করছেন। সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ পাক একটা কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সিফাত দিয়েছেন, একটা গুণবাচক নাম ব্যবহার করছেন, যেই নামটা হলো কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম শব্দটা সংযুক্ত করেছেন। হাকিম মানে হলো হেকমতওয়ালা, হেকমতওয়ালা মানে হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে এমন এক কোরআনে কারিম দিলাম যেই কোরআনে কারিমের ভিতরে দুনিয়ার যত বিজ্ঞান আছে, যত প্রযুক্তি আছে, যত সায়েন্স আছে, যত টেকনোলজি আছে, সমস্ত বিজ্ঞান প্রযুক্তি আমি আল্লাহ এই কোরআনের ভিতরে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখুন, এই কোরআনে কারিমের গবেষণা আমরা মুসলমানেরা বাদ দিয়ে দিছি। মুসলমানেরা কোরআনে কারিমকে শুধু মরা মানুষের জন্য কাজে লাগাই, মুসলমানেরা কোরআনে কারিমকে জিন্দা মানুষের জন্য কাজে লাগাই না। জিন্দা মানুষ কোরআনে কারিমকে সুন্দর করে কভারে বেঁধে, কাপড় দিয়ে বেঁধে ঘরের উপরে তুলে রেখেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোরআনে কারিমটা নিচে না রেখে এরকম উপরে তুলে রাখলেন কেন? ওই ভাই জবাব দে, এই কোরআনে কারিম যদি আমার কখনো বলে হাতের থেকে পড়ে যায়, তাহলে আমার 100 কেজি চাল দিতে হবে, 100 কেজি ডাল দিতে হবে, কত কিছু জরিমানা দেওয়া লাগবে, কোরআনে কারিমের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য কোরআনে কারিমকে আদবের সাথে বেঁধে সুন্দর করে আমি ঘরের উপরে তুলে রাখছি, ঠিক না বেটে? অসংখ্য ঘরে ঢুকবে, দেখবেন যে ঘরের ভিতরে কোরআনে কারিমকে বেঁধে রেখে দিছে, খুলে দেখেও না। কিন্তু আজকে অমুসলিমেরা, মুশরিক, কুফার, ইহুদি, নাসারা এই কোরআনে কারিমকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, গবেষণা করে করে দুনিয়ার কত নতুন নতুন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কত জিনিস আবিষ্কার করতেছে, কিন্তু মুসলমান এই কোরআনে কারিমের গবেষণার সাথে কোনো খবর নাই। মুসলমান শুধু কোন লোক মারা গেলে সেখানে কোরআন খতমের বন্যা বয়ে যায়। ওই মরা মানুষকে যদি সারা জীবন কোরআন তালাওয়াত করে শোনাই, মরা মানুষ একটা আয়াত শোনার ক্ষমতা আছে নাকি? মরা মানুষ কোরআন শুনতে পারে? তো ওই লোকেরে এত কোরআন শুনাইতেছি যে লোকটা মরে গেল, আর জিন্দা লোকেরে যদি কোরআনটা এইভাবে শুনাইতাম তো জিন্দা লোকের বেশি উপকার হইতো না মরা লোকের বেশি উপকার? কিন্তু আমরা জিন্দা লোকের জন্য কোরআন বন্ধ করে দিছি, মরা লোকের জন্য কোরআন চালু রাখছি। আমরা আর বিজ্ঞান প্রযুক্তি হেকমত পাব কোথায়? আল্লাহ পাক এই সূরাটার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে অনেকগুলো বিজ্ঞানের কথা বলছেন। তন্মধ্যে চাঁদের কথা, সূর্যের কথা, এই কথাগুলো আল্লাহ পাক স্পষ্ট করে, ক্লিয়ার করে আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের বর্ণনা তুলে ধরলেন, সূর্যের বর্ণনা তুলে ধরলেন। তুলে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বান্দারে জেনে রাখো, আমি আল্লাহর যত মখলুকাত আছে আসমান আর জমিনে, সমস্ত মখলুকাত গতিশীল, সমস্ত মখলুকাত চলতে থাকে, কোনো কিছু স্থির থাকে না। তাহলে সূর্যও চলতে থাকে, চন্দ্রও চলতে থাকে, পৃথিবীও চলতে থাকে, কি ঠিক না বেটি? এক সময় বিজ্ঞান বলতো যে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে, পৃথিবী ঘুরে। কিন্তু এখনো এখন বিজ্ঞান স্বীকার করতেছে যে পৃথিবীও ঘুরে, চাঁদও ঘুরে, সূর্যও ঘুরে। আল্লাহ পাক কোরআনে কারিমে 1400 বছর আগে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বান্দারে, আমার যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত প্রবাহমান, সমস্ত মখলুকাত ঘুরে। তাহলে ওই মখলুকাতের ভিতরে, কুল্লুনের ভিতরে আমরা আছি কি নাই? আমরাও আছি। তাহলে আমরা কি স্থির না গতিশীল? আমরা কোন দিকে যাচ্ছি বলেন তো দেখি, আমরা কোন দিকে আগাইতেছি? যত একটা দিন যাচ্ছে, যত একটা রাত যাচ্ছে, আস্তে আস্তে আস্তে আস্তে মৃত্যুর দিকে একটু একটু করে আগাইতেছি। আমার আপনার হায়াত যদি 50 বছর হয়, যত একদিন যায়, যত এক রাত যায়, যত দুই দিন যায়, যত তিন দিন যায়, যত চার দিন যায়, এভাবে দিন আগায় আর আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাই, আস্তে আস্তে মৃত্যুর নিকটবর্তী হইতেছি। মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন ভাবে নির্ধারণ করেছেন যে মৃত্যু থেকে পালানো দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারছে? আল্লাহর এই জমিনে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত কোটি কোটি টাকার মালিক আল্লাহর জমিনে এসেছে, কত ধনী মানুষ আল্লাহর জমিনে এসেছে, কারুনের মতো বিশাল সম্পদের মালিক আল্লাহর এই জমিনে এসেছিল, কিন্তু ওই কারুনের মতো মানুষও জমিনে স্থায়িত্ব লাভ করতে পারে নাই। আল্লাহর জমিনে কত ক্ষমতাশালী শক্তিশালী কত মানুষ আল্লাহর এই জমিনে এসেছিল, ফেরাউনের মতো শাসক এসেছিল, হামানের মতো মানুষ পৃথিবীতে এসেছিল, নমরুদের মতো শাসক পৃথিবীতে ছিল, সুলাইমান আলাইহিসসালামের মতো ক্ষমতাধর শক্তিধর শাসক পৃথিবীতে ছিল, দাউদ আলাইহিসসালামের মতো শক্তিধর শাসক পৃথিবীতে ছিল, কিন্তু শক্তিধর ক্ষমতাধর কোনো মানুষই আল্লাহর এই জমিনে স্থায়িত্ব লাভ করতে পারে নাই। আমার আপনার এই গ্রামে এই এলাকা চিন্তা করে দেখুন, কত মানুষ ছিলেন, কত ক্ষমতার মালিক, কত মানুষ ছিলেন, কত সম্পদের মালিক, এমন এমন মানুষ এই ভবানীপুর গ্রামে ছিলেন যাদের কথায় পুরো গ্রামের মানুষ উঠত আর বসত, যারা বিচার আচার সালিশে সব সময় মধ্যস্থতা করতেন, কত ক্ষমতা ছিল, কত প্রভাব ছিল, কত সম্পত্তির মালিক ছিল। কিন্তু এই ভবানীপুর গ্রামে আজ থেকে 100 বছর আগের কোনো মানুষ আছে কিনা? আপনাদের গ্রামে 100 বছর আগের মানুষ আছে? কই গেছে তারা, কোথায়? আবার আজ থেকে 100 বছর পরে এই ভবানীপুর মাদ্রাসার সামনে ওয়াজ মাহফিল হবে, সেই ওয়াজ মাহফিলে আমরা যারা ওয়াজ করতেছি আর যারা শুনতেছেন, আল্লাহর এই বান্দাদের মধ্য থেকে একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? তাহলে বোঝা গেল এই মানুষেরা গতিশীল, আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে আগায়। এই মৃত্যু এমন এক জিনিস, দুনিয়ার সকল মজা, সকল স্বাদ, সকল আহ্লাদ সব কিছুকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যত লুকানোর চেষ্টা করো না কেন, যত পালানোর চেষ্টা করো না কেন, কিন্তু মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু থেকে পালানো কোন অবস্থা সম্ভবপর? মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের দেশের কত ভাই সিঙ্গাপুর চলে যান, মৃত্যু থেকে কোনোভাবে বাঁচা যায় কিনা? কত ভাই থাইল্যান্ডে চলে যান, কত ভাই আমেরিকা চলে যান, কত ভাই লন্ডন চলে যান, কত ভাই কত দেশে চিকিৎসা করার জন্য যান। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনিসুল হক সাহেব চিকিৎসা করার জন্য সেই লন্ডনে গিয়ে অসুস্থ হয়েছেন, লন্ডনের কত বড় বড় হসপিটালে চিকিৎসা করেছেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারে নাই। পারছে? এইভাবে আল্লাহর জমিনে মানুষ যত মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, কিন্তু কোন অবস্থায় দুনিয়ার কোন শক্তি মৃত্যুকে আটকাইতে পারে না। আবার আপনি কোথায় মারা যাবেন সেটাও আপনি জানেন না। আপনার বাড়ি কুমিল্লা, মারা যেতে পারেন সৌদি আরবে, বাড়ি কুমিল্লা মারা যাবেন অস্ট্রেলিয়া, বাড়ি কুমিল্লা মারা যাবেন জাপানে, ওই জাপান থেকে বিমানে আপনি নিজে না এসে আপনার কফিনটা আপনার লাশটা দেশে আসবে, এরকম আসে না? এয়ারপোর্টে গিয়ে দেখেন কত বিদেশি ভাইয়ের নিজের লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে বাড়িতে আসবে, স্ত্রী অপেক্ষা করে, সন্তান অপেক্ষা করে, স্বামী আসবে, মা বাবা আসবে, কিন্তু বাবা ওই ব্যাগ লাগেজ মালামাল নিয়ে আসে না, বাবার কফিনটা বিমানে করে বাংলাদেশে আসে, এরকম ঘটনা হয় নাকি হয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, বান্দারে তুমি জানো না তোমার মৃত্যুটা কোথায় হবে, মৃত্যু কোথায় হবে, এই গায়েবের বিষয় আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার আপনার এখানে অসংখ্য ভাই আছে, মা বাবার মতো আপন জমিনে কেউ ছিল না, আজকে অনেকের মা আমাদের সামনে নাই, অনেকের বাবা আমাদের সামনে নাই, আসেনে অনেকেরই, অনেক মুরব্বী আছেন, জিজ্ঞেস করলে যে আপনার আম্মা আছে নাই, আব্বা আছে নাই, আম্মা আব্বা দাদা দাদি নানা নানি যেই গতিতে চলছেন, যেই গতিতে যেই জগতের দিকে, যে হায়াতের দিকে গেছেন, আমার আপনার গতিটাও, আমার আপনার চলমান, আমার আপনার প্রবাহটাও হবে সেই হায়াতুল আখেরার দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বান্দারে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ বান্দা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো তোমার জন্য স্থায়ী হায়াত, দুনিয়া তোমার স্থায়ী নয়, দুনিয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লক্ষ্য করে বলেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি এমন হয়ে যাও যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন প্রবাসী, কোন জায়গায় রওনা দিয়েছ, মাঝখানে অল্প সময়ের জন্য তুমি এখানে বিরতি নিতেছ, সামান্য সময়ের জন্য বিশ্রাম নিচ্ছ, দুনিয়াটাকে তুমি এমন ভাবে গ্রহণ করো। কিন্তু আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখি, জীবনের অর্ধেক চলে গেছে, জীবনের বেশিরভাগ চলে গেছে, এখনো কিন্তু আমরা মনে করি, মনে হয় দুনিয়াতে সারা জীবনেই থাকব, দুনিয়া থেকে চলে যাব, এই চিন্তাধারা অনেকেরই মাথায় আসে নাই। যদি আমাদের চিন্তাধারা এরকম আসতো যে আমি এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, আমার জীবনটা চলমান, আমার আখেরাত হলো স্থায়ী, তাহলে আমার আপনার হায়াতটা, আমার আপনার কার্যক্রমটা কিন্তু এরকম হইতো না, এরকম বেখবর হয়ে বসে থাকার মতো জীবন আমাদের হইতো না। আচ্ছা আমার ভাইয়েরা বলুন দেখি, আমাদের যখন মৃত্যুটা এসে যাবে, মৃত্যুর পরে আমরা যেই স্টেশনে যাব, চলমান মানে কি, ট্রেন এক জায়গা থেকে ছাড়ছে, বিভিন্ন স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আস্তে আস্তে সামনের দিকে যাবে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, সর্বপ্রথম কমলাপুর থেকে সে দাঁড়ায় কোথায়? ট্রেনের খবরও রাখে না দেখি এই এলাকার মানুষ, আপনারা ট্রেনে যাতায়াত করেন না? তাহলে প্রথম কমলাপুর থেকে সে এয়ারপোর্ট দাঁড়ায়, এয়ারপোর্ট থেকে গিয়ে নরসিংদী দাঁড়ায়, নরসিংদী থেকে বৈরব গিয়ে দাঁড়ায়, বৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে দাঁড়ায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া গিয়ে দাঁড়ায়, আখাউড়া থেকে কুমিল্লা দাঁড়ায়, কুমিল্লা থেকে লাকসাম দাঁড়ায়, লাকসাম থেকে ফেনি দাঁড়ায়, ফেনি থেকে চট্টগ্রাম দাঁড়ায়। তাহলে এই যে দীর্ঘ রাস্তা অতিক্রম করতে করতে কতগুলো স্টেশন ধরে ধরে যায়, আমার আপনার জীবনের যেই ট্রেন, আমার আপনার জীবনের যেই গতি, আমার আপনার জীবনের যেই প্রবাহ, এটাও একটা একটা স্টেশন অতিক্রম করে করে জান্নাতের দিকে যাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ট্রেনটা দুনিয়ার জীবন থেকে পদার্পণ করে যে স্টেশনে দাঁড়াবে, ওই স্টেশনটার নাম কি, ওই স্টেশনের নামও জানে না। আল্লাহ আকবার, এই গ্রামে কি আলেমুলামা নাই নাকি? এই দেশে আলেমুলামা নাই? তা আপনারা দেখি কিছুই জানেন না, কথাই বলেন না। এই যে মাশাআল্লাহ, উনারা জানেন যে সর্বপ্রথম যে স্টেশনে গিয়ে আমাদের ট্রেনটা থামবে সেই স্টেশনের নাম হলো কবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যত তাকাসুরের প্রতিযোগিতা করো না কেন, যত সম্পদ বাড়ানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য, প্রভাব বাড়ানোর জন্য যত চেষ্টা করো না কেন, একদিন তোমার গন্তব্যস্থল হবে কবরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত বানাইছেন, যেই মাখলুকাত সকাল বেলায় চার পায়ে হাঁটে, দুপুর বেলায় দুই পায়ে হাঁটে, সন্ধ্যা বেলায় তিন পায়ে হাঁটে, রাত্রি বেলায় ষোলো পায়ে হাঁটে, এই প্রাণীটা চিনেন নাকি? জি মাশাআল্লাহ, দেখি কি আপনারা চিনেন না এই প্রাণীটা, চিনেন না? সকাল বেলায় চার পায়ে হাঁটে, দুপুর বেলায় দুই পায়ে হাঁটে, সন্ধ্যা বেলায় তিন পায়ে হাঁটে, আর দুনিয়া থেকে যখন যায়, যখন রাত্রিবেলা আসে, তখন ষোলো পায়ে হাঁটে। একজন মানুষ যখন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু দুই পায়ে হাঁটতে পারে না, তখন দুই পা আর দুই হাত চার পায়ে হাঁটে। যখন কিশোর হয়, যুবক হয়, তখন দুই পায়ে হাঁটে, আবার যখন বৃদ্ধ বয়সে এসে যায়, তখন কিন্তু আর একটা লাঠিও সাথে লাগে, তখন দুই পায়ে কাজ হয় না, পা আর একটা বাড়াইতে হয়, তাহলে তখন পা কয়টা? তিনটা। যখন একজন মানুষ মারা যায়, তাকে নিয়ে যখন ওই কবরস্থানের দিকে রওনা দেওয়া হয়, তখন কিন্তু তিন পায়ে চারি পায়েও কাজ হয় না, তখন কিন্তু পা লাগে ষোলোটা। আটজন মানুষ তাকে খাটে করে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, তখন ষোলো পায়ে করে সে রাত্রিবেলায় কবরের দিকে যায়। ওই কবরস্থান হলো আমার আপনার প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। তাহলে আমার আপনার দৌড় কোন পর্যন্ত? আমার আপনার দৌড়ানিটা সর্বশেষ সীমা কোথায়? কবরস্থান। আর আপনাদের দেশের মোল্লার দৌড় কোন পর্যন্ত? জি, মসজিদ পর্যন্ত। তাহলে মসজিদ পর্যন্ত যদি ওলামায়ে কেরামের দৌড়ানি হয়, আপনার দৌড়ানি হলো কবরস্থান পর্যন্ত। তাহলে ওলামায়ে কেরাম বেশি দৌড়াইছে না আপনি বেশি দৌড়াইছেন? কে বেশি দৌড়াইছে? আপনার দৌড় বেশি না আলেমদের দৌড় বেশি? বলেন যে ভাই, ওলামায়ে কেরামদেরকে হেয় প্রতিপন্ন করে আমরা এই কথা বলে থাকি যে মোল্লার দৌড় সর্বোচ্চ মসজিদ পর্যন্ত, এর বেশি মোল্লারা দৌড়াইতে পারে না। তা আপনি তো মনে করছেন আমি এমন দৌড়ানি দৌড়াবো, আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, জাপান অস্ট্রেলিয়া থেকে শুরু করে আল্লাহর পুরা জমিন আমি দৌড়াই ফেলবো। কিন্তু আপনি দৌড়াইতে দৌড়াইতে সর্বশেষ দৌড়াই কোথায় গেছেন? কবরস্থান পর্যন্ত। কবরস্থান বেশি দূরে না মসজিদ বেশি দূরে? এবার বলেন দেখি কোনটা বেশি দূরে। আমাদের দেশের অবস্থা হলো যেখানে কবরস্থান সেখানে মসজিদ, যেখানে মসজিদ সেখানে কবরস্থান। কারণ আমাদের জাতীয় কবি বলে গেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কি বলেন, জাতীয় কবি বলছে না? জাতীয় কবির নাম বলেন তো দেখি। মাশাআল্লাহ, বাংলা সাহিত্যে তো এই গ্রামের ভাইয়েরা খুব ভালো। এক এক সাবজেক্টের পরীক্ষা হবে, তাই এখন বাংলার পরীক্ষা আপনারা খুব ভালো নাম্বার পাইছেন, জাতীয় কবির নামও জানেন। তাহলে জাতীয় কবি কি বলছেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাহলে এই জন্য আমাদের দেশে যেখানে মসজিদ সেখানে কবরস্থান, যেখানে কবরস্থান সেখানে মসজিদ। দূরে কোন এক জায়গায় আপনি ধোঁয়া দেখতেছেন, আর কিছু দেখতেছেন না, এখান থেকে তাকাইতেছেন ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখা গেলে বুঝবেন ওই ধোঁয়ার নিচে কিছু একটা আছে। কি আছে? আগুন আছে। বাবা, এবার দেখি যুক্তিবিদ্যাও ভালো জানে, সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষ যুক্তিবিদ্যায় খুব পারদর্শী। তাহলে ধোঁয়া দেখলে কি বোঝা যাবে? আগুন আছে। আগুন কিন্তু আপনি দেখেন নাই, দেখা যাচ্ছে কি? ধোঁয়া। ধোঁয়া আছে মানে নিচে আগুন আছে, আগুনটা দেখা যাচ্ছে না। বাংলাদেশে যেখানে মসজিদ দেখবেন আপনি বুঝে নিবেন এই মসজিদের ধারে কাছে কোনো এক জায়গায় কবরস্থান আছে। যেখানে একটা কবরস্থান দেখবেন বুঝে নিবেন এটার আশেপাশে কোনো এক জায়গায় মসজিদ পাওয়া যাবে। আপনি নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজতেছেন, পাইতেছেন না, পাইছেন কবরস্থান। বুঝবেন কবরস্থান যেহেতু পাইছি, মসজিদ আশেপাশে কোথাও পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মসজিদ পান বুঝবেন আশেপাশে কবরস্থানও আছে। কি ঠিক না বেঠিক? আপনাদের কবরস্থান কোথায়? এই তো মসজিদ যেহেতু আছে এর আশেপাশে কোনো এক জায়গায় কবরস্থান আছে, আমি কিন্তু চিনি না কোথায় কবরস্থান। কিন্তু মসজিদ যাতে দেখছি, বুঝে ফেলছি যে আশেপাশে কোনো এক জায়গায় কবরস্থান আছে। তাহলে যেখানে মসজিদ সেখানে কবরস্থান। আমার ভাইয়েরা এবং বোনেরা, অহংকার করি ওনারে ভাই, অহংকার করে তুমি বেশি দৌড়াইতে পারো নাই। ওলামায়ে কেরাম যদি মসজিদ পর্যন্ত দৌড়ায়, তুমি দৌড়াইছো কবরস্থান পর্যন্ত, তুমি আর বেশি কিন্তু দৌড়াইতে পারো নাই, ওই জায়গায় গিয়ে থেমে গেছ। তাহলে আমার আপনার সবার গন্তব্যস্থল প্রথম স্টেশন কোথায়? কবরস্থান। আচ্ছা, কবরস্থানে তো যাইবেন আলহামদুলিল্লাহ, ওই স্টেশনটার কোনো খোঁজ খবর রাখছেন? ওই স্টেশনে যে যাইবেন ওই স্টেশনের খবর আছে নাকি? আছে। মাশাআল্লাহ, এই গ্রামের বাইরে তো খুব সালাক, আগেই খবর লই রাখছে যেহেতু কবরস্থানে যাইতেই হবে, ওই স্টেশনে ট্রেন দাঁড়াবেই, তাহলে স্টেশনটা সম্পর্কে একটু খবর রাখা দরকার না? আচ্ছা, এবার বলেন দেখি ওই স্টেশনের ভিতরে যে কবরটা হবে, এই কবরটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু? এটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ? দৈর্ঘ্য প্রস্থ বুঝেন তো, মানে লম্বা কতটুকু আর এইদিকে কতটুকু? ধরেন লম্বা হলো সাড়ে তিন হাত বা চার হাত, আর প্রস্থ হলো এক হাত। তাহলে স্টেশনটা কিন্তু খুব বেশি বড় না, স্টেশনটা একেবারে ছোট একটা স্টেশন। যে স্টেশনে সুন্দর হয়ে বসা যায় না, এদিক থেকে এদিকে কাত হওয়া যায় না, কিছু করা যায় না। এই স্টেশনের ভিতরে ঢুকার পরে, ট্রেনটা দাঁড়ানোর পরে, যখন ওই মানুষগুলো কবরস্থান থেকে চলে আসা শুরু করে দিবে, তখন কিন্তু সেখানে একটা পরীক্ষা হবে, এই খবর পাইছেন নাকি? এই খবর পাইছেন? ওখানে কিন্তু আমার আপনার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। পরীক্ষা আছে না? পরীক্ষা দিতে হবে আমার আপনার মোট তিনটা। এক নম্বর কবরস্থানে যেটা দিতে হবে এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, হাশরের ময়দানে যেটা দিতে হবে এটা হলো ফাইনাল পরীক্ষা, আবার আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা পরীক্ষা নেবেন, মৌখিক পরীক্ষা। আপনাদের দেশে বিসিএস পরীক্ষা দেয় নাকি? বিসিএস পরীক্ষা দেয় না? বিসিএস পরীক্ষা কয়টা পরীক্ষা দিতে হয়? তিনটা পরীক্ষা। প্রথম প্রিলিমিনারি দিতে হয়, তারপরে ফাইনাল পরীক্ষা দিতে হয়, তারপরে মৌখিক পরীক্ষা দিতে হয়। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার্স করে, তিনটা পরীক্ষা হয়। প্রথমে তার প্রিলিমিনারি, মাস্টার্স প্রিলিমিনারি, তারপরে মাস্টার্স ফাইনাল, তারপরে তার ভাইভাও দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতিটা বান্দা বান্দির জন্য এরকম তিনটা পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। প্রথম পরীক্ষাটা কবরে, প্রথম স্টেশনে প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষাটা হাশরের ময়দানে, তৃতীয় পরীক্ষাটা জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা কয়টা? আচ্ছা, আমরা তিনটার পর দুটা থাক, এক নম্বরটা আলোচনা করি। তাহলে প্রথম স্টেশনে কবরে একটা পরীক্ষা হবে, এটা কোন মাসের কয় তারিখে? তারিখ জানেন কয় তারিখে পরীক্ষাটা? পরীক্ষা হবে খবর পাইছেন, কিন্তু তারিখ জানেন না। আল্লাহ আকবার। দুনিয়ার মধ্যে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার কিন্তু তারিখ দেওয়া আছে। এসএসসি পরীক্ষা এত সালের, 2018 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে অমুক মাসের এত তারিখ থেকে, এতটার সময় শুরু হবে, এতটা শেষ হবে। কিন্তু আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা শুরু হবে কবরে, এই পরীক্ষাটার কিন্তু দিন তারিখ সময় কিন্তু দেওয়া নাই। এই পরীক্ষাটা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় শুরু হয়ে যেতে পারে। আজকে রাত্রেও শুরু হয়ে যেতে পারে, কালকে সকালেও হতে পারে, কালকে বিকেলেও হতে পারে, দুদিন পরেও হতে পারে, পাঁচ দিন পরেও হতে পারে, সাত দিন পরেও হতে পারে, এক বছর পরেও হতে পারে, দুই বছর পরে হতে পারে, দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে, সকালেও হতে পারে, যে কোনো টাইমে হতে পারে। এই পরীক্ষার কোনো সময়সূচি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন নাই। কি ভয়ঙ্কর এক পরীক্ষা, যেই পরীক্ষার কোনো সময়সূচি আল্লাহ পাক দেন নাই। আচ্ছা, ওই পরীক্ষার প্রশ্ন পাইছেন নাকি? জি, প্রশ্ন পাইছেন? তাহলে বোঝা যায় ডিজিটাল যুগ, এই জন্য প্রশ্ন এই বুড়িচং পর্যন্ত চলে আসছে, ভবানীপুরও আউট হয়ে গেছে নাকি? প্রশ্ন পাওয়া গেছে? এখন তো পরীক্ষার আগে প্রশ্ন আউট হয়ে যায়, প্রশ্ন পায়। তাহলে বোঝা যায় আমাদের এই ভবানীপুরের এখান পর্যন্ত কবরের প্রশ্ন আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশ্ন পাইছি, যাতে পরীক্ষা তো আরো ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্নগুলো বলেন দেখি। এক নম্বর প্রশ্নটা কি? দুই নম্বর প্রশ্নটা কি? তিন নম্বর প্রশ্নটা কি? মাশাআল্লাহ, এই গ্রামের স্টুডেন্ট কত মেধাবী, প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ, প্রশ্নটা ফাইসে ফাইসে আউট হওয়ার পরে প্রশ্নগুলো মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন তিন সাবজেক্টের নাম বলেন। প্রশ্ন কিন্তু তিনটা, তিন সাবজেক্ট থেকে হবে, তিনটা কিন্তু এক সাবজেক্টের না, এক একটা এক এক বিষয়ের প্রশ্ন। তাহলে তিন সাবজেক্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবেন। প্রথম পত্রের নাম কি? প্রথম পত্রের নাম বলেন, মারেফাতুর রব। প্রথম পত্রের নাম মারেফাতুর রব, দ্বিতীয় পত্রের নাম মারেফাতুর দ্বীন, তৃতীয় পত্রের নাম হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন পত্র, প্রথম পত্র মারেফাতুর রব, মনে রাখবেন। এই বছর শিখাই যেতেছি, আগামী বছরের জন্য পড়া, আগামী বছর এসে পড়া নিব ইনশাআল্লাহ। কে দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর পত্রের নাম কি? মারেফাতুর রব। দুই নম্বর পত্রের নাম হলো মারেফাতুর দ্বীন। তিন নম্বর পত্রের নাম হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরীক্ষা কয় সাবজেক্টের? তিন সাবজেক্টের। প্রশ্ন কয়টা? প্রশ্ন তিন সাবজেক্ট থেকে তিনটা, এক এক সাবজেক্টের একটা একটা প্রশ্ন। যখন আমরা ভাত রান্না করি, ভাতের পাতিলের মধ্যে 20 কেজি চাউল একসাথে রান্না করা শুরু করে দিছেন। ভাত কি সিদ্ধ হয়েছে কি হয় নাই, পাতিলের ভাত সবগুলা টিপে টিপে দেখেন নাকি, কয়টা টিপেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের পরীক্ষা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা টিপে টিপে শুধু পরীক্ষা নেওয়া লাগবে না, একটা প্রশ্ন টিপ দিলে আমার আপনার জীবনের সব কিছু বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটা টিপ দিলে বোঝা যাবে আপনি সাবজেক্টে কি জানেন, কি পড়ছেন, কি পারেন। এইরকম 3 সাবজেক্ট থেকে 3টা টিপ দিলেই আপনার পুরো জিন্দগির সব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাসওয়ার্ড বুঝেন? পাসওয়ার্ড কিসের? পাসওয়ার্ড কিসের দেওয়া হয়, মানে কিসের মধ্যে? মোবাইলে, কম্পিউটারে। এই গ্রামের বাইরে তো দেখি প্রযুক্তিতেও খুব আগানো, কম্পিউটার ও ডিজিটাল যুগের মানুষ তো সবাই। আল্লাহ আকবার। তাহলে পাসওয়ার্ড যেমন গোপন কয়টা নাম্বার থাকে, এই গোপন নাম্বার গুলো দিলে আপনার সব ফাইল খুলে যায়, পুরো মোবাইল খুলে যায়, পুরো কম্পিউটার খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের জন্য, পুরা জিন্দগির জন্য 3টা অক্ষর দিয়ে, 3টা গোপন নম্বর দিয়ে পাসওয়ার্ড স্থাপন করে দিছেন। এই 3টা পাসওয়ার্ড খুলে যখন আপনার জীবনের ফাইলটা খোলা হবে, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব ফাইলগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ, পুরা জিন্দগি খুলে যাবে 3 প্রশ্নের মাধ্যমে। তাহলে বোঝা যায় 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোর উত্তর পারেন নাই জি, প্রশ্ন তো মুখস্থ করছেন, উত্তর মুখস্থ করছেন না, কি বলেন তো দেখি, উত্তর বলেন না, পরীক্ষা তো রাত্রেও শুরু হয়ে যেতে পারে। এখনো যদি উত্তরে মুখস্থ না হয় তো মুখস্থ করবেন কখন, পরীক্ষা দিবেন কখন? এটা তো ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটস্থ, খালি মুখস্থ রাখলে হবে না। তাহলে উত্তরটা কি হবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। উত্তরটা আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। প্রশ্ন মুখস্থ হয়েছে? আরো ওলামায়ে কেরামদের থেকে, খতিব সাহেবের থেকে, এখানকার ওলামায়ে কেরামদের থেকে ভালো করে শিখে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এই প্রশ্নগুলো কবরে পরীক্ষা হবে। কবরের পরীক্ষার মধ্যে কোন নকলের ব্যবস্থাপনা আছে কিনা, নকল করতে পারবেন? আচ্ছা, আপনি কোনো প্রশ্ন পাচ্ছেন না, ওখান থেকে ফোন করে আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে পারবেন কিনা, ইমাম সাহেব 2 নম্বর প্রশ্নটা তো পাচ্ছি না, আটকে গেছি, একটু বলে দেন 2 নম্বর প্রশ্নটা কি হবে? কবরের থেকে এরকম ফোন করার কোনো সুযোগ আছে নাকি? কবরের সাথে টেলিফোনের কানেকশন আছে নাকি? এমন একটা পরীক্ষার হল ওয়াটার প্রুফ। ওয়াটার প্রুফ বুঝেন? গড়ির নিচে দিয়ে লেখা থাকে ওয়াটার প্রুফ। ওয়াটার প্রুফ মানে কি? এটারে যত পানির মধ্যে চুবাইবেন পানি কিন্তু ডুববে না, এরকম লেখা থাকে না? তারপরে জ্যাকেটের মধ্যে লেখা থাকে যে এটার মধ্যে যত বৃষ্টি হোক, যা কিছু হোক, এটার ভিতরে ডুববে না। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ওয়াটার প্রুফ, এমন সাউন্ড প্রুফ, এমন কানেকশন প্রুফ বানাইছেন যে কবরের ভিতরে কোন ধরনের যোগাযোগ কানেকশন স্থাপন করা অসম্ভব। সুবহানাল্লাহ, কি কঠিন পরীক্ষার হল। এই পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য 2 জন ডিউটি দিতে আসবেন, 2 জন পরীক্ষা নেওয়ার জন্য আসবেন, এদের নাম জানেন নাকি? কি নাম? মুনকার নাকির। এরা এমন এক ডিপার্টমেন্টের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন এই ডিপার্টমেন্টটা নিযুক্তি রেখেছেন শুধু পরীক্ষা নেওয়ার জন্য। এই 2 জন টিচার, এই 2 জন ইনভিজিলেটর, এদের দিকে তাকাইলে আপনি যা মুখস্থ করছেন জীবনে সব কিন্তু ভুলে যাইবেন। কারণ এই 2 জনের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, আতাহু মালাকান আসওয়াদানে আজরাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 2 জন ফেরেশতা কবরে তোমার সামনে হাজির হবে, একজন ফেরেশতার, 2 জন ফেরেশতার চোখগুলা হবে নীল বর্ণের, তাদের শরীরটা হবে কুসকুসে কালো বর্ণের। আল্লাহ আকবার, এমনি তো কুসকুসে কালো, মাথা থেকে পা পর্যন্ত কুসকুসে কালো, আবার চোখগুলো যদি নীল বর্ণের হয় তাহলে এই এই ভয়ঙ্কর চেহারাটা দেখলে মানুষকে ঠিক থাকে নাকি? যদি কুসকুসে কালো আবার চোখগুলো যদি হয় নীল বর্ণের, আল্লাহ আকবার। আচ্ছা এবার বলেন দেখি, ওই দুজন স্যারকে আপনি যদি কোনো প্রশ্ন বুঝেন নাই, পরীক্ষার হলে কোনো প্রশ্ন বুঝেন নাই, আমরা ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করি, স্যার এই প্রশ্নটা তো পড়তে পারতেছি না, স্যার এই প্রশ্নটা তো বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন। কবরের মধ্যে যদি আপনি তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন যদি না বুঝেন, আপনি যদি ওই দুই স্যারকে জিজ্ঞাসা করেন, ওই স্যাররা বলতে পারবে নাকি? পারবে। ওই দুই স্যারের এক স্যার আছেন কানে শুনে না, ওই স্যারের কানে কিছুই শুনে না, যদি বলেন স্যার এই প্রশ্নটা তো বুঝতেছি না, স্যারকে যদি সারা জিন্দিগিও বলেন, স্যার কিন্তু কানেই শুনে না। আরেকজন স্যার আছেন যেই স্যার জীবনে কোনোদিন চোখে দেখেন না, ওই স্যারকে যদি বলেন স্যার পরীক্ষার এই প্রশ্নটা তো বুঝতেছি না, আমাকে একটু পড়ে দেন, স্যার বলবে বাবারে ও বাঙালি, আমি তো জীবনে কোনোদিন কিছুই চোখে দেখি না, তোমার প্রশ্নে কি আছে আমি তো সেটাও জানি না। আল্লাহ আকবার, কি ভয়ঙ্কর পরীক্ষা! আপনার প্রশ্নটা পড়ে দেওয়ার বুঝে দেওয়ার সুযোগও নাই। এরপরে দেখেন পরীক্ষার্থী একজন ডিউটি দিবে কয়জন, ছাত্র একটা, টিচার কয়টা? দুইজন। আল্লাহ আকবার। আবার দেখেন দুনিয়ার স্যারেরা যখন ক্লাসে আসেন কি নিয়ে আসেন, হাতে কি থাকে? স্যারদের হাতে কি থাকে? বর্তমানে আবার বেত নেওয়াও নিষেধ, মারা যাবে না। আগে আমাদের স্যারদের হাতে থাকতো বড় বড় বেত, বেতের বাড়ি খাই নাই এরকম স্টুডেন্ট কোথাও স্কুলে মাদ্রাসায় খুঁজে পাওয়া যেত না। এমন এমন স্যার ছিল বেতের ভয়ে ছাত্র থরথর করে কাঁপত। আচ্ছা দুনিয়ার স্যারেরা যখন ক্লাসরুমে আসেন হাতের মধ্যে বেত নিয়ে আসেন, কিন্তু কবরে যে দুই স্যার ডিউটি দিতে আসবেন ওই দুই স্যার কিন্তু হাতের মধ্যে বেত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন বলেন তো দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিমাতারিক মিন হাদিদ, আমার উম্মতেরা ওই দুই স্যারের হাতের মধ্যে একটা বড় হাতুড়ি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। হাতুড়িটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাতুড়িটা লোহার হাতুড়িটা এমন, লাউ ইউদরাবু বিহি আলা জাবালিন লাসারা তুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাতুড়ি দিয়ে যদি একটি পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড়টা পাথরগুলো বেঙ্গে ছসির হয়ে ছোট ছোট ক্ষুদ্র কণিকায় পরিণত হয়ে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আকবার। এই ধরনের লোহার হাতুড়ি নিয়ে ওই সারারা পরীক্ষা নিতে আসবেন, আপনি তো লোহার হাতুড়ি দেখলেই শেষ, আর কিছু বলা লাগবে না। আল্লাহ আকবার, কি কঠিন এক পরীক্ষার জায়গা ওই স্টেশনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পরীক্ষা যদি আমার উম্মত পাশ করতে পারো তাহলে তোমার জন্য কি কি আছে আমি রাসূল তোমাদেরকে জানাই দিচ্ছি, আর যদি পরীক্ষা ফেল করো কি দুঃসংবাদ আছে আমি রাসূল সেটাও তোমাদেরকে জানাই দিচ্ছি। ওই পরীক্ষা যদি পাশ করো তাহলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওয়াফসাহ লাহু ফি কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার এই মুমিন বান্দাটাকে, আমার এই পাশ করা মুমিন বান্দাটাকে এমন ছোট কবরে রাখা যাবে না, আমার বান্দার কবরটা এক চোখে যত দূর দেখা যায় এত বড় কবর প্রশস্ত বানায় দাও। সুবহানাল্লাহ। ওয়া নাফির লাহু ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার এই মুমিন বান্দা, আমার এই পাশ করা বান্দা, এই বান্দাকে অন্ধকার এই কবরে রাখা যাবে না, এই অন্ধকার কবরের ভিতরে নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কবরের ভিতরে সাথে সাথে নূরের লাইট এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে তার ছেলেরা, তার পরিবার, তার আত্মীয় স্বজন যে কাপড়টা পরাইছে, আমার এই মুমিন বান্দা এই কাপড়ের যোগ্য না, আমার মুমিন বান্দারে জান্নাতের পোশাকটা এনে দাও। সুবহানাল্লাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস আনি, এই ড্রেসটা খুলে জান্নাতের লেবাসটা পরায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দারে একটা বিছানা দে নাই, একটা বেডশিট দে নাই, নিচে কিছু বিছায় নাই, মাটির মধ্যে রেখে তার আত্মীয় স্বজন চলে গেছে, আমার এই ফাঁস করা বান্দাটা এইভাবে থাকতে পারে না। জান্নাতের ভিতর থেকে ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে আমার বান্দার জন্য বিছানা নিয়ে আস। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের পানীয়, জান্নাতের খাবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি পরীক্ষায় ফেল করেন, ফেল করার ছাত্রের কি অবস্থা? ফেল করা ছাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই কবরের মধ্যে যেই পরীক্ষার হলে তাকে রাখা হয়েছে, এই পরীক্ষার হলের সেই উপযুক্ত নয়, তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও, তালতায়মু বাদুহা বিবাদিন, তার এক পাজরের হাড় আর এক পাজরের সাথে একেবারে টাইট করে বেঁধে দাও। অর্থাৎ কবরকে এত সংকীর্ণ করা হবে, যেরকম আমরা কবর দিয়ে আসি তার থেকেও আরো সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই কাপড়টা তারে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন পরাই দিয়ে গেছে, এই বান্দা এই কাপড়েরও যোগ্য না, এই কাপড়টা খুলে ফেল, তার জাহান্নামের থেকে পোশাকের ব্যবস্থা করো, তার জাহান্নামের থেকে বিছানার ব্যবস্থা করো, তাকে জাহান্নামের থেকে খাবারের ব্যবস্থা করো, জাহান্নামের দিকে তার জন্য একটা জানালা, একটা দরজা খুলে দাও জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা এবং বোনেরা, এই কবরের পরীক্ষাটা কি সাংঘাতিক, কি কঠিন পরীক্ষা! এই পরীক্ষায় কি আমরা পাশ করতে চাই না ফেল করতে চাই? অনেকে মনে হয় পাশ করতে চায় না। আচ্ছা, ফেল করতে চান কে কে দেখি? কবরের পরীক্ষায় ফেল করতে চান কে কে? আল্লাহ আকবার, একজনও তো নাই। কবরের পরীক্ষায় পাশ করতে চান কে কে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের পরীক্ষায় এ প্লাস পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা এবং বোনেরা, কবরে যে তিনটা সাবজেক্টের তিনটা কোশ্চেনের পরীক্ষা, এখানে কি ইমানের পরীক্ষা না আমলের পরীক্ষা? জি, ইমানের পরীক্ষা। এখানে কিন্তু আমলের পরীক্ষা হয় নাই, জিজ্ঞাসা করা হয় নাই, এই তুমি নামাজ পড়ছিলে কিনা, এই খবর কবরে আছে নাকি, কবরের কোশ্চেনের মধ্যে নামাজের প্রশ্ন আছে, রোজা রাখছিলে নাকি, হজ করছো নাকি, জাকাত দিছে নাকি, এগুলো আছে নাকি? তাহলে এগুলোর দরকার নাই নাকি? যেহেতু পরীক্ষায় আসবে না, তাহলে পড়ার দরকার কি? এগুলোর দরকার আছে। এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষায় আসবে, হাশরের ময়দানে ফাইনাল পরীক্ষায় এগুলোর হিসাব দিতে হবে। সর্বপ্রথম যেই কোশ্চেন দিয়ে হাশরের ময়দানের ফাইনাল পরীক্ষা শুরু হবে, ওই কোশ্চেনটা হলো সলাত, নামাজ। নামাজ দিয়ে হাশরের ময়দানের এক নম্বর কোশ্চেন শুরু হয়ে যাবে। ওগুলা লিখিত পরীক্ষা হাশরের ময়দানের ফাইনাল পরীক্ষায় আসবে, কিন্তু কবরে যে পরীক্ষাটা, এটা হলো কিসের পরীক্ষা? ইমান, ইমানের পরীক্ষা। তাহলে ইমান আগে না আমল আগে? আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দারে দুইটা জিনিস নিয়ে আসবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ বলেন, বান্দা ইমান নিয়ে আসবি আর আমল নিয়ে আসবি, এই দুইটা নিয়ে আসলে তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত আল্লাহ পাক এই কথা বলছেন বারবার, কিন্তু যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমান আর আমলের কথা বলছেন, আগে ইমানের কথা বলছেন তারপরে আমলের কথা বলছেন, আমল আগে ইমান পরে এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমানের ব্যাপারে আমরা একেবারে বেখবর, আমলের ব্যাপারে যতটুকু খবর আছে ইমানের ব্যাপারে কোনো খবরে নাই। আমলের ব্যাপারে আজকে বিভিন্ন জায়গায় দেখি মারামারি হয়, ঝগড়াঝাটি হয় আমল নিয়ে, কিন্তু ইমান নিয়ে কোনো জায়গায় মারামারিও হয় না, ঝগড়াঝাটিও হয় না, ইমানের কোনো খবরে নাই। কিন্তু দুনিয়া থেকে যেতে চান কি নিয়ে? আপনারা দুনিয়া থেকে যাবেন কি নিয়ে? এক বস্তা চাউল নিয়ে, এক বস্তা ডাউল নিয়ে, স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে, কি নিয়ে যেতে চান? জানাজার নামাজে একটা দোয়া পড়েন না, জানাজার দোয়া, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। এটা দোয়া পড়েন না জানাজার নামাজে? কি আপনাদের দেশে জানাজা এটা পড়া হয়? এখানে আল্লাহর কাছে কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম, রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকে আমাকে ইসলামের উপরে বাঁচাই রাখিও, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান, রাব্বুল আলামিন যখন আমার মৃত্যু আসবে আমার মৃত্যুটা ইমানের উপরে দিও। আল্লাহু আকবার, ইমান নিয়ে সবাই মরতে চায় অথচ ইমানের খবরে নাই। ইমানের খবর আছে? একটু পরে পরীক্ষা করলে বোঝা যাবে ইমানের খবর আছে কি নাই। তাহলে আমলের থেকে ইমান বেশি জরুরি, আমলও জরুরি তবে ইমান বেশি জরুরি, ইমান না হলে আমল বরবাদ। আব্দুল্লাহ ইবনে উবাই নামে এক লোকের নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? এই লোক মুনাফেকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আমলের কিন্তু কোনো সমস্যা ছিল না, আমলের কিন্তু কোনো অভাব ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে নামাজ ছাড়ে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু রোজা ছাড়ে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু হজও করছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে জেহাদও করছে, আব্দুল্লাহ ইবনে উবাইর কিন্তু আমলের বস্তায় বস্তায় আমল আছে। কিন্তু এত আমল থাকার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, কারণটা কি? ইমান নাই, ইমানের সমস্যা। আবু জেহেল আবু লাহাবের নাম শুনছেন নাকি? আবু জেহেল আবু লাহাবের কিন্তু অনেক আমল ছিল। আবু জেহেল আবু লাহাব কিন্তু আল্লাহর ঘরের সভাপতি মোতাওয়াল্লি ছিল। আল্লাহর ঘরের কি ছিল? সভাপতি সাহেব, মোতাওয়াল্লি সাহেব। আচ্ছা শুনেন, আপনাদের এই ভবানীপুর মসজিদে 100,000 রাকাত নামাজ পড়লে আর বাইতুল্লাহ মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে কোনটার গুরুত্ব বেশি? বাইতুল্লাহর নামাজটার গুরুত্ব বেশি। তাহলে এইরকম 100,000 মসজিদের সভাপতি সমান সমান একজন মসজিদে হারামের বাইতুল্লাহর সভাপতি, সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল আবু লাহাবেরা যেই মসজিদের সভাপতি, যেই মসজিদের মোতাওয়াল্লি, ওই মসজিদ এরকম মসজিদের মতো 100,000 মসজিদের থেকে বেশি ফজিলতময় মসজিদ। ওইরকম বড় বড় বিশাল বিশাল আমল তাদের থাকার পরেও ওই আবু জেহেল আবু লাহাব জান্নাতি না জাহান্নামি? আবু জেহেল আবু লাহাব জাহান্নামি, কারণটা কি? ইমান নেই। তাহলে ইমান হলো আমলের থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ইমানের অবস্থা খুবই নাজুক। আচ্ছা এবার আসেন, আমল আর ইমান আমাদের মধ্যে কতটুকু গুরুত্ব আছে? আচ্ছা বলেন তো দেখি, ওজুর ফরজ কয়টি? কি অনেকে ওজুর ফরজ জানেন না নাকি? ওজুর ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? হ্যাঁ, নামাজের আরকান আহকাম কয়টি? 13টি, 13 ফরজ। বাহিরে কয়টি, ভিতরে কয়টি? বাহিরে 7টি, ভিতরে 6টি। মাশাআল্লাহ, দেখেন সব জানে, ওজুর ফরজও জানে, ওজুর গোসলের ফরজও জানে, নামাজের ফরজও সব জানে। আচ্ছা নামাজ দিনে রাত্রে ফরজ নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, সেটাও জানে, আল্লাহু আকবার, সবে জানে। আচ্ছা এবার বলেন দেখি, ওযু ভঙ্গের কারণ কয়টি? 60টি মাশাআল্লাহ, এটাও জানেন। আচ্ছা বলেন দেখি নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি মাশাআল্লাহ। তাহলে ওযু ভঙ্গের কারণও জানেন, নামাজ ভঙ্গের কারণও জানেন, সবই জানেন। আচ্ছা এবার বলেন দেখি ইমানের উসুল কয়টি? ইমানের উসুল কয়টি জানে না? ইমানের আরকানা আকাম কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? তাহলে আমলেরটা জানলেন, কিছু কিছু ইমানেরটা তো কিছুই জানলেন না। যেটা নিয়ে কবরে যাবেন বললেন যে ইমান লই কবরে যেতে চান, এখন ইমানেরটা তো কিছুই জানেন না, ইমানের লেখাপড়াই করেন না, তো পরীক্ষা দিবেন কেমনে? কবরে যে পরীক্ষাটা এসে কিসের পরীক্ষা? আমলের না ইমানের? তিনটা ইমানের, মার রাব্বুকা এটাও ইমানের কোশ্চেন, ওয়ামা দীনুকা এটাও ইমানের কোশ্চেন, ওয়ামান নাবিয়ুকা এটাও ইমানের কোশ্চেন, এটা আমলের কোশ্চেন না। তাহলে যে ইমানের পরীক্ষা আপনার যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, অথচ আপনি ইমানের কোনো লেখাপড়াই করলেন না, ইমানের উসুল কয়টা সেটাও জানেন না, ইমানের আর কানাকাম কয়টা সেটাও জানেন না, ইমানের ভঙ্গের কারণ কয়টা সেটাও জানেন না। আমার ভাইয়েরা এবং বোনেরা, ওযু যদি একবার ভেঙে যায় আবার পুনরায় আপনি ওযু করতে পারেন, নামাজ যদি একবার ভেঙে যায় আবার আপনি নামাজ পড়তে পারেন, নতুন করে পড়তে পারেন। ইমান যদি ভেঙে যায়, ইমান হারা হয়ে যদি কবরে যান, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ, সমস্ত জীবনের সব কিছু বরবাদ। অথচ সে ইমানের ব্যাপারে কোনো এলেম নাই, লেখাপড়া নাই, জ্ঞান নাই। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, ইমানের এলেম শিখো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, فَعَلَمْ এলেম শিখো, জানো, বুঝো, শিখো, أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নাই, এই ইমানি আলেম শিখো। এতে ইমানি আলেমের কোনো খবরে নাই, তো কি নিয়ে কবরে যাবেন? যেটা নিয়ে কবরে যাবেন, এত মূল্যবান ইমান। আল্লাহ আকবার। আপনাকে আমাকে যদি বলা হয় সারা দুনিয়ার সমস্ত সম্পদ তোমাকে দেওয়া হবে, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সারা দুনিয়ার প্রধান তোমাকে বানাই দেওয়া হবে, তোমার ইমানটা একটু বিক্রি করে দাও, দিবেন নাকি? কে রাজি আছেন? তাহলে বোঝা যায় সারা দুনিয়ার ক্ষমতার থেকে আমার ইমানের দাম বেশি, সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার ইমানের দাম বেশি, আমার ইমান এত মহামূল্যবান যে ইমান নিয়ে আমি আপনি কবরে যেতে চাই, কিন্তু সেই ইমানের কোনো লেখাপড়া নাই, ইমানের কিছুই জানেন না। এত মূল্যবান জিনিস, কিন্তু মূল্যবান জিনিসের কোনো কদর নাই, যেখানে সেখানে পালায় রেখছেন। তাহলে কি এই ইমান থাকবে আপনার সাথে? এজন্য ইমান 10টা কারণে ইমান ভেঙে যায়। আমরা আজকে ইমানের উসুল আলোচনা করব না, ইমানের আরকানা আকাম আলোচনা করব না, এগুলো আমাদের tafsirulquran.com এর মধ্যে আছে, সেখান থেকে আপনারা শিখে নেবেন। আমরা আলোচনা করব আজকে ইমান ভঙ্গের কারণ 10টা। ইমান কয়টা কারণে ভাঙে? যে একটু ভাইরা সামনের দিকে আসেন, যারা দাঁড়ায় আছেন তারা একটু বসেন, এই 10টা কারণ শিখে রাখবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে যাতে ইমান কোনো অবস্থায় ভাঙতে না পারে। যদি ইমান ভেঙে যায় তাহলে কিন্তু বরবাদ। একজন ভাই এশার নামাজ পড়ছে, সকাল বেলায় আসে ঘুম থেকে উঠে ফজরের জামাতে চলে আসছে, ওযু করে নাই। জিজ্ঞাসা করা হলো, ভাই ফজরের ওযু করেন নাই কেন? বলে যে আমি কি এশার নামাজের ওযু করছি না, আবার ফজরের ওযু কেন? আমি তো রাত্রে ওযু করে এশার নামাজ পড়ছি, আবার ফজরের ওযু লাগবে কেন? কারণ ওই ভাই জানে না, রাত্রে ঘুমাইলে তার ওযু ভাঙ্গি যায়, ঘুমাইলে যে ওযু ভাঙ্গি যায় এই খবর তো আল্লাহর বান্দা জানে না। এই জন্য আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমাইছে, সকালবেলায় উঠে ওই ওযু নিয়ে ফজরের নামাজ পড়তে চলে আসছে, তার ফজরের নামাজ হবে? আল্লাহর এক বান্দা ফজরের নামাজ ওযু করছে, ওই ওযু দিয়ে যোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে, মাঝখানে আর কোনো ওযু করে নাই, জিজ্ঞেস করা হলো, কিরে ভাই মাঝখানে উজু করে নাই কেন, তুমি এতবার প্রস্রাব করছো, এতবার পায়খানা করছো? বলে যে প্রস্রাব পায়খানা করলে কি হইবে, আমার ওজুর কি হয়েছে, ওজু তো ফজরের নামাজে করছি, ফজরের নামাজে উজু করছি না, তো জোহরে আবার লাগবো কেন, প্রস্রাব পায়খানা করলে ওজুর কি হয়েছে? কারণ সে তো উজু ভঙ্গের কারণ জানে না। উজু ভঙ্গের কারণ যদি না জানে তার ওজু চলে যাবে, কিন্তু তার কোনো খবর থাকবে না, সে মনে করবে আমার ওজু কিন্তু ঠিক আছে। নামাজ ভঙ্গের কারণ যদি না জানে, নামাজ ভেঙ্গে গেলেও কিন্তু খবর পাবে না তার নামাজ আছে কি নাই। ঠিক একইভাবে ইমান ভঙ্গের কারণ যদি কেউ না জানে, তার ইমান আছে কি নাই খবরে সে জানবে না। এজন্য আমাদের দেশে অনেক ভাই বোনকে দেখি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না, কিন্তু তারপরেও বলে আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত। বলে না আপনাদের দেশে, কয়রে মিয়া তুমি নামাজ পড়লে কি হয়েছে, তোমার ইমান হচ্ছে আমার ইমান কিন্তু খুব শক্ত, আমার ইমান কিন্তু ঠিক আছে। তো তুমি নামাজে পড়ো না, তোমার ইমান কেমনে ঠিক আছে? তোমার যে ইমান তোমাকে ঘর থেকে মাত্র পাঁচ গজ দশ গজ বিশ গজ দূরে মসজিদ পর্যন্ত টানিয়ে আনতে পারে না, আল্লাহর কসম ওই ইমান তোমাকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ইমান তোমার অল্প একটু দূরে এই জায়গায় মসজিদে আনতে পারে না, সেই ইমান জান্নাতে নিতে পারবে না। যে ইমান তোমাকে ফজরের নামাজের সময় সামান্য একটু ঘুম থেকে সোজা করে খাড়া করতে পারে না, যে ইমান লেপের নিচ থেকে কম্বলের নিচ থেকে বাহির করতে পারে না, ওই ইমান তোমার জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে পারবে না। এক ছেলে রাত্রে ঘুমানোর সময় মারে বলে, আম্মা জান রাত্রে যদি আমার টয়লেটের দরকার হয় আমাকে একটু জাগাই দিয়েন। মা বলে যে বাবারে রাত্রে যদি তোমার টয়লেটের দরকার হয় মা জাগানো লাগবে না, বাবা তোমার টয়লেটে তোমারে জাগাই দিব। কি জাগাই দে না, রাত বারোটা রাত একটা রাত তিনটা টয়লেটে যাওয়ার দরকার, মা জাগাই দিতে হয় না, নিজের টয়লেটে নিজের জাগা। যদি আমার আপনার ভিতরে ইমান থাকে, ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন যখন মাইকে ঘোষণা দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, আমার আপনার ভিতরে যদি ইমান থাকে ওই ডাকটা গিয়ে ইমানের সাথে এমন ভাবে ধাক্কা লাগবে, চুম্বকের মতো এমন কানেকশন হয়ে যাবে, আমার আপনার যত ঘুম যত আরাম হোক না কেন ওই ইমানেই আপনারে ঘুম থেকে টানি মসজিদে নিয়ে আসবে। আর যদি না আনতে পারে বুঝবেন আমার ইমান অসুস্থ হয়ে গেছে, আমার ইমান প্যারালাইজড হয়ে গেছে, আমার ইমান এমন অসুস্থ হয়ে গেছে এখন আর বিছানা থেকে সোজা হয়ে বসার মতো ক্ষমতাও নাই। ইমান এত বেশি প্যারালাইজ যে এটা শুয়ে গেছে ইমান, আর বসতেই পারে না ইমান, ইমান উঠতেই পারে না, শোয়া থেকে উঠতেই পারে না, এই অবস্থা ইমান। তো এই ভাঙ্গা ইমান, এই অসুস্থ ইমান, এই ইমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া ভাই এত সহজ রাস্তা না, রাস্তাটা অনেক কঠিন, এটা যে সেই ইমান নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমার সর্বশেষ কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তোমার সর্বশেষ অবস্থান যদি ইমানের উপরে হয়, আমি রাসূল ঘোষণা দিলাম তুমি ওই ইমান নিয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ, এখন ইমানে যদি না থাকে তো কি নিয়ে জান্নাতে যাবেন? ইমান হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, ইমান হলো ব্যাংকের অ্যাকাউন্ট, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা গিয়ে ম্যানেজার সাহেবের কাছে দিয়ে আসেন, কিন্তু ব্যাংকে আপনি অ্যাকাউন্টে খোলেন নাই, আপনার এই টাকা জমা হইব কোথায়? কিছুদিন পরে ম্যানেজার সাহেব বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে, আপনি যাই খুঁজতেছেন, ভাই আমি তো কয়েক লক্ষ টাকা ব্যাংকে দিয়ে গেছি, আমার টাকাগুলা কই? অফিসাররা জিজ্ঞাসা করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন দেখি, আমরা একটু চেক করে দেখি। আপনি বললেন যে ভাই অ্যাকাউন্টটা তো খুলি নাই, আমার তো অ্যাকাউন্ট নম্বরে নাই, তা আপনার টাকা থাকবো কই? আপনি তো অ্যাকাউন্টটা খুলেন নাই, আপনার আমল জমা হওয়ার জন্য, আমল বিশুদ্ধ হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য যে বিশুদ্ধ ইমান দরকার, যে অ্যাকাউন্ট খোলার দরকার, আপনার সেই অ্যাকাউন্টে তো ঠিকমতো খোলা হয় নাই। ইমান ভঙ্গের 10টা কারণ। এক নম্বর কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। এক নম্বর কারণ কি? শিরক করা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করলে ইমান ভেঙে যায়। শিরক বুঝেন, তাওহীদ বুঝেন, আল্লাহর ইবাদতের মধ্যে যদি কোনো শিরক করেন আপনার ইমান ভেঙে যাবে। শিরক এমন এক মারাত্মক অপরাধ, শিরক আপনার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেয়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে শিরক করো, আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। জি নাউযুবিল্লাহ। একটু আগে আমাদের হুজুর বলছে না যে কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউযুবিল্লাহ, সেটাও তো বুঝতে হবে। তাহলে যদি শিরক করেন আল্লাহর জান্নাত হারাম, জান্নাত পাওয়া যাবে না। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক সূরা আন-নাসার 48 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু তোমার শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিও আমি আল্লাহর কাছে হাজির হও, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু তুমি আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমি আল্লাহর কাছে হাজির হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই রকম বিশাল বিশাল পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা কি? লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক করবেন সমস্ত আমল বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে ওহি নাযিল করে জানাই দিছি, বান্দা তুমি ওই তুমি শিরক করবা তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা শুনেন, আপনারা আবার অঙ্ক জানেন কিনা দেখি ম্যাথমেটিক্সের একটু পরীক্ষা নিয়ে নিই, প্লাসে আর মাইনাসে কি হয়? মাশাআল্লাহ, অঙ্কে তো খুব ভালো এখানকার ভাইয়েরা, প্লাসে আর মাইনাসে মাইনাস। তাহলে আপনার আমল হলো প্লাস, শিরক হলো মাইনাস। আপনি আমলও করলেন শিরকও করলেন, তো কি হয়েছে? সমান সমান মাইনাস। আপনি নামাজও পড়ছেন মসজিদে গিয়ে, ফরজ নামাজও পড়ছেন, সুন্নতে মুয়াক্কাদাও পড়ছেন, সুন্নতে জায়েদাও পড়ছেন, নফলও পড়ছেন, জিকির আজকারও করছেন, আবার মসজিদ থেকে বাইরে এসে আপনি শিরকও করলেন, তো কি হয়েছে? সমান সমান মাইনাস। আপনার সব সলাত সব নামাজ বরবাদ। কিন্তু আপনি মসজিদে শুধু ফরজ নামাজ পড়ছেন কিন্তু শিরক করেন নাই, তাহলে এটা কি প্লাস না মাইনাস? ওই চার রাকাতে প্লাস। একজন সব পড়ছে কিন্তু শিরকও করছে, সব শেষ। আরেকজন শুধু ফরজগুলো আদায় করছে, নফলও পড়ে নাই সুন্নতও পড়ে নাই, কিন্তু সে শিরক করে নাই। কারটা ভালো? তার অর্থ এই নয় যে সুন্নত পড়িয়েন না, এরকম না, সুন্নতও পড়বেন কিন্তু মানে শিরক করা যাবে না। শিরক করবেন সমস্ত আমল বরবাদ। এই জন্য আমাদের দেশে অনেকে আসে বলে, কয় সৌদি আরবে দেখি খালি ফরজ নামাজ পড়ে আর দৌড় দে, শূন্য তো পড়ে না, নফলও পড়ে না, এরকম বলে না? আচ্ছা, হে লোকে ফরজ পড়ছে ভালো কথা, কিন্তু হে কোনো শেরেক করে নাই, আর আপনি নফলও পড়ছেন, সুন্নতও পড়ছেন, সব পড়ছেন, শেরেকও করছেন, তা কারটা ভালো? হে লোকেরটাই ভালো। আমাদের এই দেশ, এই বাংলাদেশ শেরেকের কারখানা, কি বলেন? শেরেকের কি শেরেক আছে কি নাই? পুরা বাংলাদেশ জুড়ে শেরেক আর শেরেক। কয়েকটা শেরেকের বর্ণনা দিব নাকি? মনে কষ্ট নিবেন, কারণ শেরেকের বর্ণনা না দিলে কি আমাদের দিন আপনারাই বলবেন যে ঢাকা থেকে আসছিল উনি, আমাদেরকে যদি একটু বলে যাইতো আমরা কিন্তু শেরেক ছেড়ে দিতাম। আল্লাহ এদের, এরা তো আমাদেরকে বলে নাই কোনটা শেরেক, ইমান কেমনে নষ্ট হয় এটা তো আমাদেরকে জানায় নাই, এটা বলবেন না কেয়ামতের ময়দানে, আমাদের নামে মামলা করবেন। কয়েকটা গুরুত্বপূর্ণ বাংলাদেশি শেরেকের বর্ণনা দিই। এক এক দেশে এক এক রকমের শেরেক আছে, আমরা বাংলাদেশি শেরেক যেহেতু বাঙালি। গুরুত্বপূর্ণ একটা শেরেক হলো সাফাতের শেরেক। সাফাতের শেরেক বুঝেন, সুপারিশের শেরেক। এটাই বাংলাদেশের বড় ধরনের একটা শেরেক, সুপারিশের শেরেক। সুপারিশের শেরেক মানে মানুষ আরেকজনকে তার সুপারিশকারী মনে করে, মনে করে যে অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক আল্লাহর ওলি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা শেরেকি ধারণা। এটা কি অনেকে বলে না? এটা শেরেক। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল বাকারার 254 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা'আ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দিছি সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। ওই দিনটা আসার আগে যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা সাফা, কোনো সুপারিশ থাকবে না, সেদিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, নিজে বাঁচবো কিনা সেটারই খবর নাই, তা আরেকজনের বাঁচাইবো কেমনে? কেয়ামতের ময়দানে বেঁচে যাইবো এরকম নিশ্চয়তা কেউ পাইছে? তো সে নিজে বাঁচবো কিনা ওইটারই নিশ্চয়তা নেই, আপনাকে কিভাবে বাঁচাবে? তা আরেকজনের এরকম উকিল ব্যারিস্টার ধরা, এটা শেরেক। এজন্য আয়াতুল কুরসি সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি চিনেন তো, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা সালাওয়াতুল মাকতুবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, পরবর্তী নামাজের আগে যদি মারা যায়, তার মাঝে আর জান্নাতে ঢুকার মধ্যে কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে 11টা ঈমানি বিষয় আছে, তাওহীদের বিষয় আছে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে সে, তার নামটা আমি আল্লাহ একটু জানতে চাই, আমি আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন তোমার সুপারিশ করবে ওই লোকটা কে? আল্লাহ প্রশ্ন করছে, কে সে যে আমি আল্লাহর পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করবে? অর্থাৎ আল্লাহর পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কথাও বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কেরমের অসংখ্য আয়াতের মধ্যে বলছে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ কথাও বলতে পারবে না। কিসের সুপারিশ করবে আর কি করবে? কথা বলার অনুমতি নেই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান বিদুরিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়ালা ইউনকিযুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ যদি তোমাকে কিছু ক্ষতি করার ইচ্ছা করেন কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা করেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, কোন শাফাআত আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা রে, তুমি আমার রাসূলের মেয়ে, খাতামুন নাবিয়্যিনের মেয়ে, রহমাতুল আলামিনের মেয়ে, ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছুই করার মালিক নই। ফাতেমারে তোমারে যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমি রাসূলের ক্ষমতা নাই তোমারে জাহান্নাম থেকে টানি আমি জান্নাতে নিয়ে আসমু। যদি পারত নবীদের এই পাওয়ার যদি থাকতো, তো নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? কি কেনান, কেনানের নাম শুনছেন? কেনান জান্নাতে না জাহান্নামে? আল্লাহর নবী যার বাবা এত বড় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার কি ক্ষমতা আছে তিনি কেনানের জান্নাতে নিয়ে আসবে? ক্ষমতা আছে? তাহলে বোঝা যায় নবী হোক আর রাসূল হোক, নবী রাসূলের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেন নাই তিনি একজন জাহান্নামীর আল্লাহর অনুমতি ছাড়া নিয়ে আসবেন। অর্থাৎ শাফাত হবে, সুপারিশ হবে, এটা হক। কিন্তু সুপারিশ কে করবেন, কাকে করবেন, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন, এটা হক, এটা ইমানের অংশ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি কাকে সুপারিশ করবেন, এটা আল্লাহ ঠিক করে দিবেন, রাসূল নিজে ঠিক করবেন না। রাসূল নিজের পছন্দ মতো আমার দাদারে নিয়ে যায়, সাসারে নিয়ে যায়, জ্যাঠারে নিয়ে যায়। ইচ্ছা করলে পারবে? আবু তালেবেরে নিতে পারবে? এরকম আবু জাহেলেরে নিতে পারবে? আরো কত আত্মীয় স্বজন আছে, নিতে পারবে? পারবে না। কাকে কাকে সুপারিশ করবেন এটা নির্ধারণ করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে কাউকে সুপারিশকারী নির্ধারণ করা যে অমুকে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটা সুস্পষ্ট শিরক। এই জন্য কোন আলেম ওলামার কাছে, কোন ওলি আউলিয়ার কাছে, কোন বুজুর্গের কাছে সুপারিশের আশায় যাওয়া যাবে না। কি উদ্দেশ্যে যাবেন? এলেম শিখতে যাবেন। আলেম ওলামার সাথে সম্পর্ক থাকবে কিসের? এলেমের। কোরআন সুন্নার এলেম নিবেন, কোরআন সুন্নার আমল শিখবেন, কোনটা শিরক কোনটা তাওহীদ এটা শিখবেন, কোনটা সুন্নাত কোনটা বেদাত এটা শিখবেন, আমার রাসূল আমলটা কেমনে করতেন এটা শিখবেন। কিন্তু আপনাকে উনি বাছাই দিবে, আপনাকে উনি জাহান্নাম থেকে নিয়ে যাবে, আপনাকে উনি কিয়ামতের দিন ট্রেন ভাড়া করে ট্রেনে তুলে নিয়ে যাবে, কিয়ামতের দিন বিমান ভাড়া করব, কিয়ামতের দিন জাহাজ ভাড়া করবে, কিয়ামতের দিন এই বাস ভাড়া করবে, কিয়ামতের দিন সিএনজি ভাড়া করব, এই আশায় যদি কারো কাছে যান এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা এইসব মূর্তি রেগুলার ইবাদত বন্দেগী কেন করো? তখন মুশরিকরা উত্তর দিছে কি জানেন? সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওই মুশরিকরা উত্তর দিল হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এরা কি করবে? এরা এসব দেবদেবীরা মূর্তিরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, কারণ এগুলো তো খারাপ মানুষের মূর্তি না, এগুলো নবীদের মূর্তি, এগুলা ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি, এগুলো ইসমাইল আলাইহিসসালামের মূর্তি, এগুলো মারিয়াম আলাইহিসসালামের মূর্তি, এটা ঈসা আলাইহিসসালামের মূর্তি, এটা ইসহাক আলাইহিসসালামের মূর্তি, এটা ইয়াকুব আলাইহিসসালামের মূর্তি। এত বড় বড় নবী, এদের ইবাদত বন্দেগী যদি আমরা করি, তাহলে এরা আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। এটা কার কথা? মুশরিকদের কথা। আজকে মুসলমান এরকম আরেকজনের সুপারিশকারী মনে করে। আবার কিছু কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য বিজ্ঞাপন দেয় টিভিতে, টিভিতে বিজ্ঞাপন দেয় কিসের? বিভিন্ন বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপন দেয়। আমরা দেখি এখন অনেকে এই সুপারিশের ব্যবসা, বিভিন্ন তাবিস্তুমারের ব্যবসা, পাথরের ব্যবসা, বিভিন্ন ব্যবসার বিজ্ঞাপনও এখন টিভিতে দেওয়া হয়। আপনার কি এটা দরকার? আপনার কি এটা দরকার? আপনার কি এটা দরকার? অমুক জায়গায় চলে আসেন, এরকম বলে না টিভিতে। এগুলো হলো শেরেকের ব্যবসা, শেরেকের আস্তানা। মানুষকে ধোকা দিয়ে, প্রতারণা করে, জান্নাতে নেওয়ার প্রলোভন দিয়ে মানুষের থেকে অর্থ আত্মসাৎ করা। তাহলে আপনার যা কিছু দরকার চাইবেন কার কাছে? হয় নাই, আপনাদের ইমান এখনো আসে নাই, চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। একমাত্র লাগাইতে হবে, একমাত্র লাগালে বুঝবেন ইমান আসছে। যদি একমাত্র না লাগান মনে করবেন ইমান আসে নাই, কারণ আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে বারবার কি শিখাইছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই কথাটা শুধু মুখস্থ করলে হবে না, এই কথাটা তোদের ঠোঁটস্থ থাকা দরকার। এজন্য প্রত্যেক রাকাতে রাকাতে সুরাল পাতে আল্লাহ বাধ্যতামূলক করে দিছেন, যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে রাকাতে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুই জায়গায় কিন্তু কি আছে, ইয়াকা ইয়াকা। ইয়াকা মানে কি? একমাত্র। তাহলে এবাদত হবে একমাত্র আল্লাহর, দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে আপনার ছেলে মেয়ে দরকার কার কাছে চাইতে হবে, নাকি শাহজালাল রহমতুল্লাহের কাছে? জি, নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কাছে? তাহলে টাকা পয়সা দরকার চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে দরকার একমাত্র আল্লাহর কাছে। আপনার অভাব অনটন দূর করা দরকার চাইবেন কার কাছে? আপনার অসুখ বিসুখ দূর করা দরকার চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে ওসান, খাজা বাবার কাছে ওসান, ঈমান থাকবে কি থাকবে না? শিরক। এজন্য কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এ লোকের ইমান সাথে সাথে শেষ হয়ে গেছে, ইমান ভেঙে গেছে। আপনাকে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যাবেন এক মুঠ এক ইঞ্চিও আপনি খালি হাতে ফিরবেন না, যা চাইবেন সব পাইবেন। আর দুনিয়ার যত দরবারে চাইতে গেলে আপনার টাকাও পকেটও খালি হবে, ইমানও খালি হবে, দুইটাই খালি হবে। আপনি কারো কাছে যদি চাইতে যান তো পকেটও খালি হবে, ইমানও খালি হবে, দুটোই হারাই আসবেন। আজকে আমাদের দেশের অসংখ্য মানুষকে দেখি শাহজালাল রহমতুল্লাহর কাছে যাই, টাকা চায়, ধন সম্পদ চায়, ছেলে মেয়ে চায় না, এরকম শিরক। যা চাইবেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছেও চান অন্যের কাছেও চান, আবু জেহেলেরা কিন্তু দুই জায়গায় চাইতো, আল্লাহর কাছেও চাইতো, দেবদেবীর কাছেও চাইতো। বদরের যুদ্ধে যেদিন আবু জেহেল যায় সেদিন দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কোথায় দোয়া করছে? বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাপদাদার দিনকে রক্ষা করার জন্য মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের দিকে রওনা দিছি, আল্লাহ আমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করিও। দোয়া করছে কে? আবু জেহেল। কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে। কোথায়? বাইতুল্লাহর গিলাব ধরে ধরে দোয়া করছে। আল্লাহ কবুল করছে? আল্লাহ কবুল করেন। কেন? আচ্ছা, আবু জেহেল ওই দিন আল্লাহর কাছে দোয়া করলো কেন? সারা জীবন দোয়া করে দেবদেবীর কাছে, ওই দিন আল্লাহর কাছে কেন? আবু জেহেল বুঝতে পারছে যুদ্ধের ময়দানে বিজয় দান করা এটা ছোটখাটো বিষয় নয়, এটা অনেক কঠিন জিনিস। এটা ওই ছোটখাটো দেব দেবী যারা আছে, অলিয়া উলিয়া যারা আছে, এদের পক্ষে এটা সম্ভব না, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আর ছোটখাটো যেগুলো দরকার সেগুলো আল্লাহকে বিরক্ত না করে ওই আল্লাহর মুকাররাবিন অলিয়া উলিয়াদের কাছে চাইলেই পাওয়া যায়। এটা হলো মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস। আজকে মুসলমানরা দেখা যায় মাঝে মাঝে কিছু আল্লাহর কাছেও চায়, কিছু ওইদিকেও চায়। এই দিকে চাওয়া কি? একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, সেজদা করা কি? সেজদা ইবাদত। সেজদা করা শিরক না, সেজদা করা ইবাদত। কিন্তু এই সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ও সেজদা করলেন, আবার আরেক জায়গায় মাজারে গিয়ে কবরে গিয়েও সেজদা করলেন, ইমান থাকবে কি থাকবে না? এই সেজদা আল্লাহ ছাড়া আর কারো সামনে আপনার এই কপাল দিয়ে সেজদা করা যাবে না। দিলে কি হবে? যদি আল্লাহর জমিনে কাউকে সেজদা করা যায় যেতো, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করা যায় যেতো। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াসাজার, আপনাকে দেখি অনেক চতুষ্পদ জন্তু সেজদা করে, অনেক গাছপালা সেজদা করে, পানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাও চাই আপনাকে একটু সেজদা করি, আমাদেরও মন চাই আপনাকে একটু সেজদা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ও আমার সাহাবীরা, এবাদত করবা শুধুমাত্র আল্লাহর, আর আমি তোমাদের ভাই হিসাবে আমাকে সম্মান করবা, আমাকে করবা সম্মান, এবাদত করবা শুধু আল্লাহর। তো সেজদা হলো এবাদত, এই জন্য এটা করতে হবে কাকে? শুধুমাত্র একমাত্র আল্লাহকে। তাহলে সেজদা যদি আমি আল্লাহকেও করি আরেক জায়গায়ও করি, এটাও শিরক। সেজদা করতে হবে, আমাদের দেশের লক্ষ লক্ষ ভাই বোনকে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে কবরের সামনে গিয়ে সেজদা করে, তাদের ইমান ভেঙে গেছে। এরপরে আপনি যদি তাওয়াক্কুলের ক্ষেত্রে, কার উপরে তাওয়াক্কুল করতে হবে? একমাত্র আল্লাহর উপরে। কবরের সামনে যাই কি করতে হবে? কবরস্থানে যাবেন কি জন্য বলেন তো দেখি? জিয়ারতের জন্য। কবরস্থানে গিয়ে মাইয়্যতের জন্য দোয়া করবেন, কিন্তু মাইয়্যত থেকে কিছু পাওয়ার জন্য যদি কবরস্থানে যান, এটা শিরক। মাইয়্যত আপনাকে কিছু দিতে পারবে না, আপনার থেকে মাইয়্যত পাবে। আপনি কবরস্থানে যাবেন মাইয়্যতকে দেওয়ার জন্য, মাইয়্যত থেকে নেওয়ার জন্য না। কিন্তু আমাদের দেশে অনেকে কবরস্থানে যায় মাইয়্যত থেকে নেওয়ার জন্য। এই মাইয়্যত থেকে নেওয়ার জন্য গেলে শিরক, আর মাইয়্যতকে দেওয়ার জন্য, মাইয়্যতের দোয়ার জন্য যাবেন, এটা সুন্নাত, এটা ইবাদত। তাহলে কবরকে পাকা করা, এটা জায়েজ কি না জায়েজ? হারাম। কবর পাকা করা হারাম। কবরে মোমবাতি জ্বালানো, এটা জায়েজ কি না জায়েজ? হারাম। কবর উঁচু করা হারাম, কবিরা গুনাহ, শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সমস্ত মদিনার উঁচু কবরকে ভেঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু দিয়ে সমান করে দিয়েছেন। সমান করার পরে বলছেন, মান আদালি সুনাতিন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মদিনার সকল কবর সমান করে দেওয়া হলো, এরপরে কিয়ামতের পূর্বে যদি কেউ আবার কবরকে উঁচু করে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হলো সব কিছুর মধ্যে কুফরি করলো, অর্থাৎ তার ইমানে চলে গেল। কবর থাকবে মাটির সমান, সবার কবর থাকবে সমান, কবর উঁচু করা যাবে না, কবর পাকা করা যাবে না, কবরে চুনকাম করা যাবে না, কবরে আলোকসজ্জা করা যাবে না, কবর কেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। অথচ মুসলিম সমাজে আজকে এগুলা চলতেছে, চলতেছে না? এগুলা করলে ইমান থাকবে কিনা? ইমান ভেঙে যাবে। তাহলে ইমান ভঙ্গের এক নম্বর কারণ কি পাইলেন? শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করলে ইমান ভেঙে যায়। আমরা সংক্ষেপে শেষ করে দিব, দুই নম্বর কারণে আসেন। দুই নম্বর কারণ যেটা, সেটা হলো মাল্লাম ইউকাফফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিককে কাফের মনে করে না, মুশরিককে কাফের মনে করে না, মানে মুশরিককে মুশরিক মনে করে না। এরকম অনেক মুসলমান দেখবেন মনে করে যে ধর্ম সবগুলা আল্লাহর, যে কোনো একটা পালন করলে জান্নাতে যাওয়া যায়, এই বিশ্বাস যদি কেউ পোষণ করে তার ইমান ভেঙে যাবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্ম কয়টা? অনেকে বলে না আল্লাহর মনোনীত ধর্ম কয়টা? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হইল ইসলাম। ইসলাম একমাত্র দিন, সুতরাং ইসলামের বাহিরে গিয়ে অন্য কোন দিন, অন্য কোন মতবাদ অনুসরণ করলে ইমান থাকে না। আচ্ছা, সুদ খাওয়া এটা কি ইসলামের বিষয় না অন ইসলামের বিষয়? ইসলামে সুদের বিধান আছে, সুদের বিধান আছে। এখন সুদ খায় কারা? খালি হিন্দুরা খায়, বৌদ্ধরা খায়, মুসলমানেরাও খায়। আপনাকে যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, আপনি কি বলবেন? দিনিয়াল ইসলাম। তা আপনার ইসলামে তো সুদ ছিল না, আপনি সুদ খাইছেন, আপনার দিনিয়াল ইসলাম মুখ দিয়ে আসবে কিভাবে? এটা মুখ দিয়ে আসবে না। সুদের সাথে ইমানের গভীর সম্পর্ক। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন সূরা আল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক কাফফারদেরকে পছন্দ করেন না, কাপ্পার বলা হয় বড় ধরনের কাফের। এখানে আল্লাহ পাক সুদের আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাক কাপ্পার যারা বেশি বেশি এই সুদ খায় এই কুফরিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এরপরে আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদার, আল্লাহকে ভয় করো আর সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, মুমিন হলে সুদ ছাড়ো, মুমিন না হলে সুদ ছাড়িও না। তাহলে যে সুদ ছাড়ে না হে মুমিন না গায়রে মুমিন। আল্লাহ স্পষ্ট করে বলছেন যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। ফা ইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আবার জান্নাতেও যাবেন এই আশা করা যায়? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমরা অনবরত, আবার ঈমান লয়ে কবরে যাব জান্নাত পাবো এই আশা করিও বসে আছে, এরকম ভাই বোন আছে নাকি নাই? অসংখ্য পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে আজকে সুদের সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রাত্রে কতগুলা মানুষকে দেখতে পেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা এরকম বিশাল বিশাল ঘরের মতো, ওই ঘরের ভিতর থেকে সাপ বিচ্ছু আসতেছে আর বের হচ্ছে, আসতেছে আর যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিব্রাইল মান হাউলা, এরা কারা এই মানুষগুলা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাউলা ইয়াকলাতুর রিবা, এই মানুষগুলা হলো সুদখোর, সুদখোর, এরা সুদখোর, এদের সুদ খাওয়ার কারণে এদের পেটগুলো আজকে কিয়ামতের ময়দানে বিশাল বিশাল হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি একটা নদীর কিনারায় গেলাম, দেখলাম ওই নদীর মধ্যে ফুজ রক্তের নদী, কিছু মানুষ সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে যখন কিনারার দিকে আসে, কিনারার মধ্যে দেখলাম কিছু ফেরেশতা বসে আছে, ওই ফেরেশতাদের হাতে বড় বড় কতগুলো পাথর। ওই লোকটা যখন কিনারার দিকে আসে তখন দেখি ওই উপরের ফেরেশতারা সজোরে পাথর নিক্ষেপ করে, আবার লোকটা ওই নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তার আজাব অনবরত চলতেই আছে। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা, জিব্রিল আলাইহিস সালাম বলেন হাউলা ইউকলাতুর আকলাতুর রেবা, এই মানুষগুলা হলো সুদখোর, সুদখোর, যারা সুদ খাইতো। অনেকে মনে করে যারা সুদ খায় তারা অপরাধী, আমরা যারা সুদ দিই তারা মনে হয় অপরাধী না? আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই সুদ খায়, যেই সুদ দে, যেই সুদের কাগজপত্র লিখে দে, যেই সুদের সাক্ষী থাকে, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, সবগুলোর উপরে আল্লাহর লানত। তাহলে বোঝা যায় সবাই সুদের অপরাধে অপরাধী। তাহলে ইসলামের বাহিরে কোন কৃষ্টি কালচার যদি আমরা অনুসরণ করি ইমান থাকবে কি থাকবে না? তাহলে আমার ভাইয়েরা ইমান ভঙ্গের দুই নম্বর কারণ হলো মুশরিককে কাফের মনে না করা, মুশরিককে শিরক মনে না করা। তিন নম্বর কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম, তার মাঝে আর আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী বানায় নেওয়া, এই মধ্যস্থতাকারী বানায় নেওয়া, এটাও ইমান ভঙ্গের কারণ। মধ্যস্থতাকারী বানায় নেওয়া, মধ্যস্থতাকারী মানি যে আমি একজনকে ঠিক করে নিলাম যে এই লোকটাকে আমাদের দিন আমার যা বিপদ আপদ মুসিবত আসে সব পার করে দিব, এরকম মধ্যস্থতাকারী বানানো, এটা শিরক। এজন্য মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে তোমরা এসব মূর্তির আবাদত বন্দেগি কেন করো, তারা বলতো যে ইউকাররিবুনা লা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা ইউনূসের দুই নম্বর তিন নম্বর আয়াত, যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। ক নম্বর গেল? শীত বেশি আমরা শেষ করে দিব সংক্ষেপে, কেউ উঠবেন না বসেন। চার নম্বর যেটা ইমান ভঙ্গের কারণ, চার নম্বর যে কারণটা সেটা হলো মানে তাকাদান্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, কেউ যদি এই বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লামের হেদায়েতের থেকে অন্য কারো হেদায়েত বেশি পরিপূর্ণ, তার ইমান ভেঙে যাবে। নবী সাল্লামের হেদায়েতের থেকে অন্য কারো হেদায়েত বেশি পরিপূর্ণ এটা বিশ্বাস করলে ইমান ভেঙে যায়। আচ্ছা, তাহলে নবী সাল্লামের হেদায়ত, নবী সাল্লামের সুন্নত, এটাই হলো আমাদের জন্য কি উসওয়াই হাসানা। আচ্ছা, এবার বলেন দেখি, চুল কাটবেন কার মতো? চুল কাটবেন কার মতো? দেখি কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? মাথার চুল কাটবেন কার মতো? আল্লাহ রাসূলের মতো, সাহাবায়ে কেরামের মতো? কিন্তু আজকে আমাদের যুবকেরা চুল কাটে কার মতো? সেলুন দোকানে চারিপাশে দেখবেন কত রঙের স্টাইল আছে, ডিজাইন আছে। কার ডিজাইন এগুলো? সব চিত্রনায়ক, সব খেলোয়াড়, সব মুশরিকদের, অমুসলিমের। তাহলে অমুসলিমের আদর্শকে যদি নবী সাল্লামের আদর্শ থেকে বেশি সুন্দর মনে করা হয়, ইমান ভেঙে যায়। তাহলে আপনার চুল কাটার অনুসরণ হবে উসওয়ায়ে হাসানা, হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার দাড়ি রাখার উসওয়ায়ে হাসানা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের যুবকদের কত রকমের দাড়ি দেখি, এখান দিয়ে একটু থাকে, এখান দিয়ে একটু থাকে না, কয়দিন এই ডিজাইন, কয়দিন এই ডিজাইন, এরকম থাকে না? আপনাদের দেশের যুবকেরা রাখে? দাড়ি নিয়ে খেলতামাশা করা ইমান ভঙ্গের কারণ, ইমান ভেঙে যাবে। দাড়ি একটা ইসলামের শরীয় বিধান, এই বিধান নিয়ে যুবক ভাইয়েরা খেলতামাশা করিও না। তোমার যদি দাড়ি রাখতে মন চায় রাখিও না, কিন্তু যখন রাখবা না একেবারেই রাখিও না, কিন্তু তুমি একদিন এই ডিজাইন, একদিন এই ডিজাইন, দাড়ি নিয়ে খেলতামাশা করবা, তোমার ইমান ভেঙে যাবে, ইমানেই চলে যাবে। আজকে আমাদের যুব সমাজকে দেখি হাতের মধ্যে বিভিন্ন রকমের ছুরি লাগানো, ছুরি আছে না? ছুরি লাগায় হাতের মধ্যে, ছুরি লাগানো কি মুসলমানের কালচার? নবী সাল্লামের সুন্নত। আজকে মুসলিম যুবকদেরকে দেখা যায় হাফ প্যান্ট পরে পরে ঘুরে, হাফ প্যান্ট পরে ঘুরা, এটা কি নবীর সুন্নত নাকি? কার সুন্নত? ইহুদিদের সুন্নত, খ্রিস্টানদের সুন্নত। নবী সাল্লামের আদর্শের থেকে ইহুদি নাসারার আদর্শকে যদি কেউ অধিক উত্তম মনে করে, তার ইমান ভেঙে যায়, তার ইমান। আমাদের মা বোনদেরকে দেখা যায় স্টার প্লাস স্টার জলসার মধ্যে যেই ধরনের শাড়ি দেখে, যে ধরনের অলংকার দেখে, যে ধরনের কাপড় চোপড় দেখে, ওই জিনিসগুলো কেনার জন্য পাগল হয়ে যায়। স্বামীকে বলে দে আমাকে ওই জামাটা কিনে দিতে হবে, সেখানে ফাঁকের জামা আছে, গরুর জামা আছে, ছাগলের জামা আছে, অনেক জামা আছে না? এবং এই জামার জন্য আত্মহত্যা করছে, এই ঘটনাও বাংলাদেশে ঘটছে। তাহলে ওই জামা আপনার আদর্শ হবে কেন? আমার মা বোনেরা, আপনার আদর্শ হবে মা আয়েশার জামাটা কেমন ছিল, আপনার আদর্শ হবে আমাদের মা খাদিজার জামার নমুনা কেমন ছিল, আপনার আদর্শ হবে আমার মা উম্মে সালামার জামাটা কেমন ছিল, শাড়িটা কেমন ছিল, পোশাকটা কেমন ছিল, আপনার আদর্শ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জামাটা কেমন ছিল। কিন্তু আপনার আদর্শ হয়ে গেছে ওই মুশরিকদের বিভিন্ন ছবির মধ্যে, সিনেমার মধ্যে, যেখানে সারাদিন কুটনামি শিখায়, সারাদিন শাশুড়িয়ার বউয়ে কেমনে ঝগড়া করবে, কেমনে মারামারি করবে, কেমনে পরিবারে দ্বন্দ্ব কলহ লাগাই দিবে, এগুলো শিখায়। আমাদের মা বোনদের আদর্শ হয়ে গেছে ওই টিভি চ্যানেলগুলো, ঠিক না বেটি? এই টিভি চ্যানেল দেখে দেখে আজকে আমাদের ঘরে ঘরে বউ আর শাশুড়ির দ্বন্দ্ব, ননদে আর ভাবির দ্বন্দ্ব, যত রকমের কুটনামি আছে সব এখানে শিখানো হয়। আর ওই কাপড় চোপড় দেখে দেখে ওইগুলোর অনুসরণ করে। আপনার নবী সাল্লামের আদর্শের থেকে, সুন্নতের থেকে অন্য কিছুকে উত্তম মনে করবেন, ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে। কয় নম্বর গেছে? তো বলে গেছে দেখি, কি বলে গেছেন, কয় নম্বর গেছে? পাঁচ নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিন নিয়ে আসছেন, আল্লাহর দিনের কোন একটা জিনিসের প্রতি যদি অপছন্দ করেন, ঘৃণা করেন, তাহলে আপনার ইমান চলে যাবে। কেউ যদি বলে দাড়ি আমার ভালো লাগে না, দাড়ি পছন্দ হয় না, দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না, তার ইমান থাকবে না? না, চলে যাবে। কি থাকবে? কারণ সে দাড়ি পছন্দ করে না, দাড়ি পছন্দ করে না, ইমান নাই। কোন ভাবি আপনাদের ওয়াইফ যদি বলে, আমাদের কোন ভাবি যদি বলে, স্বামীরে যদি বলে তুমি দাড়ি রাখবা না, দাড়ি আমার পছন্দ না, ওই বাবির ইমান আছে কি নেই, দাঁড়িয়ে পছন্দ করা ইমান হারানোর কারণ। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীর আদর্শ। নবীর আদর্শ যদি কেউ অপছন্দ করে তার ইমান সাথে সাথে। কেউ যদি বলে টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ আমি দেখতে পারি না, আমার পছন্দ না, তার ইমান থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ছোট্ট একটা জিনিসও যদি অপছন্দ করেন আপনার ইমান শেষ। সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের কোন জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা, নবী সাল্লামের সুন্নতের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, খেলতা মাসা করলে তার ইমান চলে যায়। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে ঠাট্টা করবা, আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করবা, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করবা, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমার ঈমান ভেঙে যাবে। আল্লাহর দিন নিয়ে, নবীর সুন্নত নিয়ে, দিনের কোন বিষয় নিয়ে একটু যদি ঠাট্টা বিদ্রুপ করে, কে কার্টুন বানায়, কার্টুনের মধ্যে যদি দাড়িওয়ালাকে কুকুরের ছবি বানায় তার ইমান থাকবে, যদি মাথায় টুপি দেওয়া হয়, কুকুরের মাথায় টুপি লাগানো হয় ইমান থাকবে। আল্লাহর দিনের, নবীর সুন্নতের যে কোনো বিষয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করলে ইমান শেষ। কয় নম্বর গেছে? 6 শেষ। 7 নম্বর ইমান ভঙ্গের যে কারণ সেটি হলো আস-সেহর, জাদু করা। জাদু করলে ইমান ভেঙে যায়। আপনি যে কাউকে জাদু করবেন সাথে সাথে ইমান ভেঙে যাবে। কারণ আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ামা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যারা জাদু শিখাইতেন তারা বলে দিতেন যে আমরা ফিতনা, খবরদার তুমি কুফরি করিও না। অর্থাৎ জাদু করার অর্থ হইল কুফরি করা। জাদু করলে ইমান চলে যায়। আপনি যদি কাউকে জাদু করেন আপনার ইমান ভেঙে যাবে। কয়টা গেছে? 7টা। 8 নম্বর ইমান ভঙ্গের কারণ হইল মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। আপনি যদি কোনো মুশরিকদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে মুশরিককে সাহায্য সহযোগিতা করেন আপনার ইমান ভেঙে যাবে। মুশরিকের পক্ষ অবলম্বন করে আপনি মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন আপনার ইমান শেষ। যেমন ধরেন ফিলিস্তিনে কাদের কাদের মধ্যে সংঘাত, মুসলমান আর ইহুদিদের মধ্যে, সেখানে যদি আপনি ইহুদিদের পক্ষে অবস্থান নেন, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেন, আপনার ইমান থাকবে না। তবে আবার এই কথা মনে করিয়েন না যে গ্রামে হিন্দু আর মুসলমান দুইজনে বিরোধ, আপনি সেখানে দেখতেছেন স্পষ্ট মুসলমানটা অন্যায় করতেছে, তাও আপনি কমেন যে না হে আমার মুসলমান ভাই, আপনি হিন্দুর পক্ষে অবস্থান নেওয়া যাবে না। এই জন্য হিন্দুর সঠিক পথে আছে, মুসলমান অন্যায় আছে, তাও আপনি মুসলমানকে সমর্থন করবেন নাকি? এখানে আপনি মুসলমান আর হিন্দু না, এখানে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য বিচার ইহুদিদের পক্ষে গেছে, গেছে না? এখানে নবী ইহুদির পক্ষে রায় দেন নাই, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে রায় দিচ্ছেন। এই জন্য আপনি এখানে ন্যায়ের পক্ষে থাকবেন। কিন্তু যদি দিন নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বিরোধ হয় সেখানে আপনি কার পক্ষে থাকবেন? মুসলমানের পক্ষে থাকবেন। যদি আপনি মুশরিকের পক্ষে থাকেন আপনার ইমান ভেঙে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনকুম। যদি মুশরিকের সাথে তোমার বন্ধুত্ব গড়ে ওঠে তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমিও তাদের অন্তর্ভুক্ত, তোমার ইমান নাই। কয় নম্বর গেছে? 8 নম্বর গেছে। 9 নম্বর হলো মান ইতাকাদা আন্না বাদান নাস, ইয়াসাহু আন শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মনে করে সেই নিজে মুহাম্মদ সাল্লামের শরীয়তের আওতা মুক্ত, তার ইমান ভেঙে যাবে। কোন ব্যক্তি যদি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতা মুক্ত মনে করে তার ইমান শেষ। এক লোকে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলাম কিরে ভাই নামাজ পড়েন না কেন, বলে যে ভাই আমি এখন শরীয়তে নাই, আমি এখন শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব পার হয়ে আমি এখন হাকিকতে পৌঁছে গেছি, হাকিকতে পৌঁছে গেলে আমার আর নামাজ পড়া লাগে না, হাকিকতে পৌঁছে গেলে আর নামাজ লাগে না। আমাকে বলে যে আপনি তো এখনো শরীয়তে আছেন এজন্য আপনার নামাজ পড়তে হয়। আমি বললাম ভাই শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু নামাজ পড়ছেন, নামাজ বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত থাকেন নাই। অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেছেন, মসজিদে যান নাই। তাহলে আমার রাসূল আপনি যে হাকিকত পর্যন্ত পৌঁছছেন, আমার রাসূল কিন্তু ওই পর্যন্ত পৌঁছতে পারেন নাই, ঠিক না? যদি রাসূল ওই পর্যন্ত পৌঁছতেন রাসূলের আর নামাজ লাগতো নাকি? তাহলে বোঝা যায় রাসূল ওই পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেন নাই, আপনি ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছেন, তাহলে ওই জায়গা হলো ইবলিসের জায়গা, আপনি ওলি হন নাই, আপনি ইবলিস হয়ে গেছেন, আপনি ইবলিস হয়েছেন। যে জায়গায় আমার রাসূল পৌঁছতে পারেন না আপনি সেই জায়গায় পৌঁছছেন কেন? সেই জায়গায় পৌঁছার তো আপনার দরকার নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, আর আপনি সুস্থ মানুষ স্বাভাবিক কোনো নামাজ পড়ে না, চুল কতগুলা জট করে, দাড়ি কতগুলা জট করে, নখ কতগুলা লম্বা করে, শরীরে দুর্গন্ধ, তাও আমাদের সমাজের মানুষ বলে যে এরা আল্লাহর ওলি, এরা তো খবিস, খবিস আল্লাহর ওলি হয় কেমনে? আর যদি কোনোভাবে কাপড় সাপট খুলে ফেলতে পারে তাহলে তো এটা বিরাট আল্লাহর ওলি, কারণ এটা সব দেখা যাইতেছে, এই জন্য এটা বিরাট আল্লাহর ওলি। এই দেশে ওলির কত রকমের নমুনা। তাহলে নয় নম্বর কারণ আমরা যেটা পাইলাম সেটা হলো শরীয়তের আওতা মুক্ত। কেউ যদি মনে করে আমি শরীয়তের আওতা মুক্ত, বাস ইমান ভেঙে যাবে। দশ নম্বর কারণ যেটা সর্বশেষ কারণ সেটা হলো আল এরাজ ওয়ান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন শিখেও না শিখায়ও না, আল্লাহর দিন থেকে বিমুখ। মানে ইসলাম যে গ্রহণ করছে, ইমান যে আনছে, ইমানের কোনো খোঁজ খবরে নাই। এইরকম খোঁজ খবর না নিলে ইমান অটোমেটিক ভেঙে যায়। আপনি যখন পড়লেন ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, একটু জানেন ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি ইমানের আহকাম ইমানের আরকান সবগুলো আমি কবুল করলাম, বলছেন না? ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি ইমানের সব আহকাম ইমানের সব আরকান আপনি ইমানের আরকান আহকাম সব কবুল করছেন, কবুল করে চলে আসলেন, আর কোনো খোঁজ খবর নিলেন না। আপনি বিয়ে করতে গেছেন, ইমাম সাহেব বলতেছে যে অমুকের মেয়ে অমুক, এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলাম, আপনি কইলেন যে আলহামদুলিল্লাহ কবুল করলাম, কবুল করার পরে আর আপনি কোনো খোঁজ খবর নিলেন না, শ্বশুর বাড়ি থেকে চলে আসছেন, বছরকে বছর এরকম পার হয়ে গেছে, কার মেয়ে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন কোনো খোঁজ খবর নেন নাই। আপনার এই বিয়ে থাকবে, বিয়ে তো অটোমেটিক ভেঙে যাবে। ঠিক ইমান আনছেন কিন্তু ইমানের কি আহকাম কি আরকান, কি ইমান আনছেন, ইমানের দাবি কি, ইমানের হক কি, ইমানের কি করা দরকার, এই ব্যাপারে কোনো খোঁজ খবর নিলেন না। ইমানের যে প্রতিদিন একটা দাবি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটারও খবর নাই। ইমানের যে একটা দাবি আছে, রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে, এটারও খবর নাই। ইমানের যে একটা দাবি আছে, যাকাত দিতে হবে, এটারও খবর নাই। ইমানের যে দাবি আছে, হালাল হারাম বেছে চলতে হবে, এটারও খবর নাই। ইমানের দাবি হারাম থেকে বিরত থাকা, মদ খাওয়া যাবে। ইমানের দাবি হলো মদ পান করা, মাদকাসক্ত হওয়া যাবে না। সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার, তোমার ইমানের দাবি মদ পান করা যাবে না। মদ হলো রিজসুন, মদ হলো নাপাক। মিন আমালিশ শায়তান, এটা কোনো মানুষের কাজ না, মানুষ মাদকাসক্ত হয় না। মাদকাসক্ত হয় শয়তান, এই জন্য আল্লাহ পাক বলছেন মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ, এটা শয়তানের আমল। পাজতানিবু, সুতরাং ইমানদার তুমি এটা থেকে দূরে থাকো। আজকে আমাদের ইমানদারের ছেলেরাই মাদকাসক্ত হয়, এবং প্রতিদিন 30 লক্ষ বোতল আমাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে, লক্ষ লক্ষ ট্যাবলেট বাংলাদেশে ঢুকে, এগুলা কার্পেটে যায়, কি অন্য দেশের মানুষ এসে খায়? এগুলা সব আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের নাতিদের, আমাদের সন্তানদের পেটে যায়। মাদকের সাগরে দেশ ভাসতেছে। তাহলে এই মাদক, এটা কি আল্লাহর দ্বীনের কাজ? এটা ইসলামে আছে? মোমিন কি মাদক পান, মাদকাসক্ত হইতে পারে? তাহলে মাদক, তারপরে গান বাজনা, এটা কি ইসলামে আছে? আপনি আপনি ইমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, এখান থেকে গানও শুনেন রাত দিন, এটা কি ইমানের দাবি? এজন্য ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো আল এরাজ ওয়ান দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু। ইমান আনার পরে আর ইমানের কোনো খোঁজ খবর এনে না, তাহলে ইমান ভেঙে যায়। এই 10টা কারণে আপনার ইমান ভেঙে যায়। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, ঠান্ডার রাত্রি তো। মূল কথা হলো যে আমাদের ইমানটা অমূল্য সম্পদ, খুবই মূল্যবান, এবং আমরা ইমানটা নিয়ে কবরে যেতে চাই। এই জন্য খেয়াল রাখতে হবে, আমল কম করি আর বেশি করি যা আল্লাহ তৌফিক দিছে করতেছি, কিন্তু ইমানটা যাতে কোনো অবস্থায় নষ্ট না হয়, ইমানটা যাতে আমার ঠিক থাকে, ইমানটা নিয়ে যাতে আমি কবরে যেতে পারি, এটাই আমার শেষ সম্বল। এই জন্য ইমানটাকে খুবই গুরুত্ব দিয়ে, খুবই মর্যাদা দিয়ে, স্ট্রংলি ইমানকে ধরে রাখতে হবে। এই জন্য ইমান ভঙ্গের যে 10টা কারণ বললাম, সবসময় খেয়াল রাখবেন এর কোনো একটি কারণ আমার মধ্যে ঘটতেছে কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নিয়ে আল্লাহ আমাদেরকে কবর দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ আমাদের নসিব করুন। একটা মিনিট জিকির সম্বন্ধে একটু কথা জানাই দিন আপনাদের। জিকির খান খাতে গিয়ে করে মনে করেন, এটা ভবানীপুর, আমার বাড়ি আধা কিলো ইশাপুরা, ভীষণ উচ্চ স্বরে আমরা শব্দ শুনি আর কি, কেউ দাঁড়াই করে, কেউ বইয়া করে, এই সম্বন্ধে। জি জি, আলহামদুলিল্লাহ। মুরব্বী যেটা জানতে চেয়েছেন সেটা হলো জিকির সম্পর্কে জানতে চেয়েছেন, আল্লাহর জিকির সম্পর্কে। জি, আমাদের প্রাক্তন মেম্বার সাহেব, সম্মানিত মুরব্বী, তো এটার উপরে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট tafsirulquran.com। এই ওয়েবসাইটে গেলে জিকিরের উপরে আমার 2 ঘন্টার আলোচনা পাইবেন, যে জিকির কাকে বলে, জিকির কিভাবে করতে হয়, নবী সাল্লাম আমাদেরকে কি কি জিকির শিখাইছেন, বিস্তারিত আলোচনা আছে। তো সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং ইসলামের যতগুলো ইবাদত আছে সবগুলোই আল্লাহর জিকির। নামাজটা আল্লাহর জিকির, নামাজকে আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য জায়গায় জিকির বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন নামাজটা হলো সবচেয়ে বড় আকবার আল্লাহর জিকির। মানে এটার থেকে বড় আল্লাহর জিকির জমিনে আর দ্বিতীয়টা নাই। কারণ নামাজের ভিতরে দেখেন, দাঁড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহর জিকিরে ভরা। আপনি নামাজের মধ্যে শুরু করতেছেন কি দিয়ে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার জিকির না, আল্লাহ জিকির না। রুকুতে যাইতেছেন আল্লাহ আকবার, সাজদা যাইতেছেন আল্লাহ আকবার, উঠতেছেন আল্লাহ আকবার, তারপরে আপনি মানে ওই সবগুলা তাকবীর আল্লাহ আকবার চলতেই আছে। শুরুতে আপনি সানা পড়তেছেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, এটা আল্লাহর জিকির না? কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন, সূরা আল ফাতিহা পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম আল্লাহর জিকির, আফজালুল জিকরে তেলাওয়াতুল কোরআনুল কারিম। তাহলে কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর জিকির, রুকুর মধ্যে সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন আল্লাহর জিকির, দরুদ পড়তেছেন আল্লাহর জিকির, তাশাহুদ পড়তেছেন আল্লাহর জিকির, দোয়ায়ে মাসুরা আল্লাহর জিকির, টোটাল নামাজটা পুরাটাই আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির আল্লাহর জিকির। এরপরে আপনার যতগুলো ইবাদত আছে সবগুলোই আল্লাহর জিকির, সিয়াম আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির। হজকে আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য আয়াতে যিকরুল্লাহ বলছেন। তবে এগুলো হলো আমলি আল্লাহর জিকির, আবার লফজি কিছু আল্লাহর জিকির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জিকির গুলো শিখাই দিচ্ছেন। কিছু জিকির আছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সাথে সম্পৃক্ত, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর জিকির করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা। এইভাবে আল্লাহর কতগুলো জিকির আছে। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এগুলো তেলাওয়াত করতেন, আয়াতুল কুরসি, এগুলা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর জিকির। সকাল সন্ধ্যার কিছু আল্লাহর জিকির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সকালে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা পড়বে, সে কিয়ামতের দিন এত বিশাল ফজিলত নিয়ে উঠবে, তার সমান ফজিলত নিয়ে আর কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, এরকম সকাল বিকালে জিকির আছে। ঘুমানোর সময় কিছু জিকির নির্দিষ্ট আছে, আবার প্রত্যেকটা আমলের সাথে জিকির আছে। যেমন আপনি টয়লেটে ঢুকবেন, ঢুকার সময় কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাথ, বের হইবেন, বলবেন কি? গোফরানাকা। তারপরে আপনি মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বের হইবেন, আল্লাহর জিকির আছে। খাওয়া শুরু করবেন, আল্লাহর জিকির আছে। খাওয়া শেষ করবেন, আল্লাহর জিকির আছে। ঘুমাইতে যাবেন, আল্লাহর জিকির আছে। ঘুম থেকে উঠবেন, আল্লাহর জিকির আছে। এগুলো হলো বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত আগে পরে আল্লাহর জিকির। এই সব টোটালি এগুলো সব আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ায় দাঁড়ায়, যারা করে কুউদান বসে বসে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে। এই জন্য দেখেন আমরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করি, নামাজের মধ্যে রুকুর মধ্যেও আল্লাহর জিকির করি, সেজদার মধ্যেও আল্লাহর জিকির করি, বসে বসেও আল্লাহর জিকির করি, আবার ঘুমাইতে গেলে শুয়ে শুয়েও আল্লাহর জিকির করি। তাহলে আল্লাহর জিকির সর্বাবস্থায় করা যায়। তবে খেয়াল রাখতে হবে জিকির করার সময় যে আমি যে পদ্ধতিতে করতেছি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে করছেন কিনা, নবীর সাহাবীরা করছেন কিনা, বা আমি যে শব্দটা জিকির করতেছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন কিনা। তো এই জিকিরগুলো মোটামুটি করলে এগুলোই আল্লাহর জিকির। আর আল্লাহর জিকিরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নবীর নাম শুনলে আমরা যেমন খালি নবী বলি না, নবীর সাথে কি বলি? দরুদ বলি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে কিছু বলতে হবে না। অনেকে দেখা যায় আমরা আল্লাহর নাম বললে শুধু আল্লাহ বলি, আল্লাহর সাথে আর কিছু বলি না, কিন্তু নবীর নাম বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তা আল্লাহরে খালি আল্লাহ বলবেন কেন? আল্লাহর সাথেও একটা সিফাত যোগ করে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহর সাথে আরেকটা সিফাত সংযুক্ত করে বলবেন। এজন্য আল্লাহর জিকির করার সময় খেয়াল রাখবেন, খালি আল্লাহ আল্লাহ না করে আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যুক্ত করে আল্লাহর জিকির করবেন। যেমন সুবহান আল্লাহ, আল্লাহর আগে সুবহান লাগাইলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে আলহামদু লাগাইলেন, আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার লাগাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ না বলে আল্লাহর আগে পরে সিফাত যুক্ত করে, এটা আল্লাহর সাথে আদব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো জিকির পাবেন সবগুলা দেখবেন যে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বাক্যের, এবং আল্লাহর আগে পরে কোনো একটু যুক্ত করা, এগুলোই হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার জিকির। এটা হলো সংক্ষিপ্ত কথা। আর ওই আমাদের ওই আলোচনা শুনলে আলহামদুলিল্লাহ আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।